হ্যাঁ হারুন, শুনতে পাননি? একটা ব্যাপার দারুণ হলো, ফেসবুকে আমরা প্রায় সবাই কানেক্টেড হতে পেরেছি আমাদের এই এই কোর্সের গ্রুপে এবং গ্রুপ চ্যাটে। এখানে আপনারা কানেক্টেড থাকেন, কথা বলেন, যত বেশি করে সম্ভব ক্লাস রিলেটেড কথাই বলেন, ক্লাসের প্রসঙ্গের বাইরে তেমন যেন না বা ব্যক্তিগত আলাপে ওখানে ঢুকেন না। এটা আমরা ক্লাসটাকে ফ্যাসিলিটেট করার জন্যই এটা করেছি, আমাদের যোগাযোগের যেন গ্যাপ না হয়। আমার দিক থেকে একটু দেখে ভেবে দেখবেন, ওখানে আমাকে কিন্তু অনেক সময় দিতে হয়, কী পরিমাণে পোস্ট এবং বিভিন্ন ফাইল আপলোড করা সেগুলো খেয়াল করলে বুঝতে পারবেন। হ্যাঁ, আপনারাও একটু মনোযোগ দিয়েন, আর ক্লাসের পড়ার বাইরে ওখানে তেমন আলাপ না ঢোকানোই ভালো। ক্লাসের সময়সূচি বা পড়ার বিষয় টিষয় পরীক্ষা বা যে কোনো কিছু এগুলো ছাড়া কেমন? যদিও এমনিতে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আমরা তো দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা দুইটা ক্লাসেই আমরা মোটামুটি একটা জায়গায় দাঁড়াতে পেরেছি, এরকম যে আমরা অনেক বড় করে আমাদের ক্লাস এর প্রসঙ্গগুলোকে দেখছি, অনেক বড় একটা চোখ নিয়ে, অনেক বড় একটা দৃষ্টিভঙ্গি নিয়ে। যেমন গ্রুপ চ্যাটে কথা বলতে বলতে বিশ্ববিদ্যালয়ে আপনাদের ক্লাসরুমে হাজিরার প্রসঙ্গ উঠে আসলো, পার্সেন্টেজ প্রথা আমি বলি এটাকে, এটা নিয়ে, এটার ভালো মন্দ নিয়েও ওখানে কথা উঠলো। এরকম কথা উঠতেই পারে, কথা বলার সময় একটু প্লিজ সবাই খেয়াল রাখবেন যে কোনোভাবেই অন্যের প্রতি অবজ্ঞা না প্রকাশিত হয়, কেমন? একটু যত্ন করে কথা বললেই হয়। আমাদের তো সবারই বিভিন্ন রকম মতামত থাকবে, কিন্তু আমাদের নিজের মতামতটা একেবারে ঠিক এটা যদি ধরে নেই, তাহলে পরে কিন্তু বাকি থাকলো শুধু কথার কথা। একটা মত আমাদের থাক, কিন্তু এই মতের বাইরে যারা চিন্তাভাবনা করছেন তাদের কথাবার্তার মধ্যেও যে কিছুই গ্রহণযোগ্য নাই, এরকম যদি আগের থেকে ধরেই নেই, তাহলে তো আর কথা বলার কোনো মানে হয় না। তাহলে আর শেয়ারিং, বিনিময় বা তর্ক বলেন, তর্ক শব্দটা আমার এমনিতে খুব পছন্দ না, তর্ক খুব কমই কাজে লাগে যদি সেটা নিতান্তই তর্ক হয়। আর হয় কি, আমাদের ছোটোবেলা থেকে এই যে স্কুলে, তারপরে জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা, এই সমস্ত তর্ক প্রতিযোগিতা আমাদেরকে কতগুলো খানিকটা ভুল ধারণাই দিয়েছে বলে আমার ধারণা। আমরা বেশিরভাগ সময় মিথ্যা মিথ্যা তর্ক করি। যাই হোক, পার্সেন্টেজের বিষয় নিয়ে যে আলাপ উঠে এসেছে, এটা আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে অনেক জরুরি একটা প্রসঙ্গ, আরও অনেক জরুরি প্রসঙ্গের বাইরে। এটাই যে একেবারে সর্বপ্রধান বা সবার আগে এটা নিয়ে কথা বলতে হবে তা না, কিন্তু এটা অনেকগুলোর মধ্যে একটা জরুরি বিষয়। আমাদের হয় কি, আমাদের অনেক দুঃখ হয়, আক্ষেপ হয়, আপত্তি হয়, অনেক কিছু আমরা চাই, অনেক কিছু আমরা চাই না, কিন্তু সেগুলো আমরা ঠান্ডা মাথায় গুছিয়ে ভাবি না কিংবা গুছিয়ে প্রকাশ করি না। তাতে করে আমাদের যেটা মুশকিল হয় যে আমরা ঠিক কি চাচ্ছি সেটা সবাই মিলে পরিষ্কার হয়ে ওঠে না। আমরা তো, আমি আপনাদেরকে একটা প্রস্তাব দিয়েই রেখেছি, এখানেও বলে রাখি, সেটা হলো যে আমরা একটা ক্লাসরুম পত্রিকার মতো করি, ছোট পুস্তিকার মতো করে, পুস্তিকার আকারে সেটা হয়তো হবে। এর আকার প্রকার কারিগরি দিক নিয়ে পরে আরও চিন্তা করা যাবে, ভাবা যাবে। আপনারা যারা যারা একটু এটার সাথে কাজ করতে চান, আমরা বিরাট কিছু করব না, আমরা ধরেন একটা বা দুইটা প্রসঙ্গে, আপাতত একটা প্রসঙ্গই ভাবি যে প্রসঙ্গটা উঠে আসলো। পার্সেন্টেজের প্রসঙ্গ নিয়ে আপনাদের যদি কিছু ভাবার থেকে থাকে, বলার থেকে থাকে, তাহলে সেগুলো 1500 শব্দের মধ্যে লেখেন, লিখে আমার কাছে জমা দেন, আমরা একটা কাজ করি পার্সেন্টেজ প্রথা নামে। আমরা একটু গুছিয়ে বলি আমাদের ভাবনার বিষয়গুলো, এগুলো ক্লাসরুমের ভেতরেই পরে আর সীমাবদ্ধ থাকবে না, এই জিনিসগুলো আরও বৃহত্তর পরিসরে আমরা শেয়ার করতে পারবো। আরেকটা হলো যে ধরেন পরীক্ষার হলে আমরা যখন লিখি, তখন তো অনেক কিছু হিসেব নিকেশ করে লিখতে হয়, নম্বর, কোন টিচার পড়াচ্ছেন, কি ধরনের প্রশ্ন আছে, সেকেন্ড এক্সামিনার খাতা দেখবেন, নানান কিছু প্রাণ খুলে আমাদের বোঝাপড়াগুলো সেখানে সবসময় যে বলতে পারি তা কিন্তু না। তা আমাদের যদি অল্প একটু লেখার অভ্যাস এই সুযোগে হয়, নিজের চিন্তাটা গুছিয়ে লেখার, তাহলে সেটা খারাপ হয় না, ভালোই হয়। আমারও আপনাদেরকে এবং আপনাদের দিক থেকেও আমাকে খানিকটা পারস্পরিক বোঝাপড়া করতে আরেকটু সুবিধা হয়। লিখতে গেলে হয় কি, আমরা যখন চিন্তা করি তখন মাথা দৌড়ায়, অনেক রকম গুণাগুড়া চিন্তা, খুচরা খুচরা কথা মাথার মধ্যে দৌড়াতে থাকে। যখন আমরা লিখতে শুরু করি তখন চিন্তাগুলোকে দেখা যায়। একটা কথা আছে, রাইটিং ইজ থিঙ্কিং। লিখতে আরম্ভ করলে নিজের চিন্তাটা নিজে দেখতে পাওয়া যায়, তখন সেটা গুছিয়ে আসে এবং আসলে আমরা কী ভাবছিলাম সেটা আমাদের নিজেদের কাছেই আরেকটু পরিষ্কার হয়ে আসে। আমার ধারণা, আমরা বাংলাদেশের যত রকমের পাবলিক প্রতিষ্ঠান আছে, পাবলিক বিশ্ববিদ্যালয় সহ সরকারি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোতে যদি আমরা অনেক বেশি কথা বলতে পারতাম, বিশেষ করে লিখিতভাবে কিংবা অডিও ভিডিও হতে পারে, সেটাও এক ধরনের ডকুমেন্টেড প্রকাশ, তাহলে পরে আমরা গুছিয়ে আমাদের নিজের নিজের প্রতিষ্ঠানগুলো নিয়ে কথা বলতে পারতাম, আমাদের একটু ইম্প্রুভ করার সুযোগ থাকত। আপনারা তাহলে সামনের এর পরের ক্লাসটা পরের রোববারে, তাই না? সোমবারে, রবি আর সোমবার বার গোলমাল লাগছে, সোমবারে, পরের সোমবারের পরের সোমবার এর মধ্যে আপনারা লেখাগুলো জমা দেন। 1500 শব্দ পার হয়েন না, লিখে ফেলার পরে দেখবেন যে লিখতে গেলে অনেক কথা আসে, কিন্তু অনেক কথার মধ্যে মোদ্দা কথাগুলো যদি গুছিয়ে নিতে পারি তাহলে অল্প কথার মধ্যে কথা বলতে পারা যাবে। 1500 শব্দ কম না। আপনারা যারা যারা ইন্টারেস্টেড একটু লেখেন তো। আমরা এই ব্যাচের নামে আমরা একটা ক্লাসরুম পত্রিকা, আমি অ্যাকচুয়ালি বহুদিন ধরেই আমার মাথার মধ্যে উনযোগাযোগ কথাটা খেলে যাচ্ছে। এটা শুধু একটা শব্দই না, আমরা পত্রিকার নাম যেটা ভেবেছি আমি, উনযোগাযোগ, উন দীর্ঘ উ ন, উনআশি, উনসত্তর আমরা যেরকম বলি, সেই উন শব্দটা একটু কম, একটু অতি যোগাযোগের যুগে আমরা আছি তো, একটু অতি যোগাযোগের যুগে আমরা আছি অ্যাপারেন্টলি, মানে আপাতত মনে হয়, আপাত দৃষ্টিতে মনে হয় যে আমরা অনেক যোগাযোগ করছি, কিন্তু সত্যিকারের মানুষের সঙ্গে, সত্যিকারের মানুষের একেবারে প্রকৃত শেয়ারিং সেইটা কতটুকু হচ্ছে বা সেইটা নিয়ে কতটুকু আমরা মন দিতে পারছি তা নিয়ে আমার সংশয় আছে। আমরা উনযোগাযোগ নিয়ে কথা বলা যাবে অনেক, আমি অল্প একটু শুধু বলে রাখি। ধরেন মার্শাল ম্যাকলুহানের একটা আইডিয়া ছিল হট মিডিয়া এবং কোল্ড মিডিয়া নামে, হট মিডিয়াম এবং কোল্ড মিডিয়াম এরকম করেও বলে, মিডিয়াম মিডিয়া আপনারা জানেন। হট মিডিয়াম হচ্ছে যেখানে প্রচুর ইনফরমেশান থাকে, প্রচুর ডেটা থাকে, প্রচুর, অনেক বেশি, যেটাকে ম্যাকলুহান বলছিলেন যে রিডান্ডান্সি তৈরি হয়, রিডান্ডেন্সি কমিউনিকেশনের মধ্যে, বা বলতে গেলে মেশিন কমিউনিকেশনের ভিতরে, মেকানিক্যাল কমিউনিকেশনের ভিতরে রিডান্ডেন্সি ধারণাটা এরকম, যেখানে অনেক বেশি ইনফরমেশান থাকে, ডেটা থাকে, এত বেশি থাকে যেখানে আপনাকে আর বেশি একটা পার্টিসিপেট করতে হয় না। যিনি যোগাযোগ করছেন, যিনি ওই মেসেজটা, রিডান্ডান্ট মেসেজ বা রিডান্ডেন্সিওয়ালা মেসেজ বা হট মেসেজ, হট মিডিয়ামের একটা মেসেজ যখন দেখছি তখন আমাদের কম করার থাকে। যেমন ধরেন, যেমন ধরেন এক মিনিট পরে আসি, তার হট মিডিয়ামের উল্টা পাশটা হলো কোল্ড মিডিয়াম। কোল্ড মিডিয়াতে ওখানে ডেটা একটু কম থাকে, কিন্তু আমাদেরকে পার্টিসিপেট করতে হয় বেশি, আমাদেরকে ভাবতে হয় বেশি। পার্টিসিপেট করা মানে কি, একটু বেশি মন দিয়ে দেখতে হয়, এসে একটু বেশি মন দিয়ে শুনতে হয়, একটু চিন্তা করতে হয় বেশি, এগুলো হচ্ছে অংশগ্রহণ করা। তো এটা হচ্ছে কোল্ড মিডিয়াম। এবার যেমন ধরনের আসে, যেমন ধরেন কার্টুন আর ফটোগ্রাফ, আপনার 16 মেগাপিক্সেলের একটা ফটোগ্রাফ আর একটা কয়েকটা দাগে আঁকা, কয়েকটা রেখা দিয়ে আঁকা মাত্র একটা, মনে করেন কোনো ড্রয়িং বা কোনো কার্টুন বা কোনো আর্ট ওয়ার্ক। তা আর্ট ওয়ার্কে বা কার্টুনে কী হয়, ডেটা অনেক কম। ডেটা বলতে এখানে কী বলেন তো, স্পেসিফিক, একেবারে ডটস, মোট ডট ছবিটার মধ্যে কতগুলো আছে, ডট অনেক কম থাকে কার্টুনে বা একটা আর্টওয়ার্কে আমরা যখন হাতে আঁকি কোনো কিছু, আর যখন একটা 12, 13, 16, 5, 6 মেগাপিক্সেলের একটা ফটোগ্রাফ, কালার ফটোগ্রাফ দেখি, সেখানে হাজার হাজার লাখ লাখ ডটস থাকে, অনেক বেশি ডট থাকে, এবং আপনি একটা ফটোগ্রাফ তাকানোর সঙ্গে সঙ্গে বুঝে ফেলেন এখানে কী আছে, আপনাকে অনেক বেশি সময় নিয়ে ভাবতে হয় না, অনেক বেশি সময় নিয়ে দেখতে হয় না। তুলনামূলকভাবে বলছি, কার্টুনের সঙ্গে তুলনা করে বলছি, সব ফটোগ্রাফি যে একই রকম তা না, অনেক ফটোগ্রাফে আমাদের ভাবনার বা পার্টিসিপেশনের কম বেশি হতে পারে, বিশেষ দৃষ্টিকোণ থেকে, বিশেষ অ্যাঙ্গেল থেকে বা বিশেষভাবে কোলাজ করা অনেক ফটোগ্রাফ থাকতে পারে যে ফটোগ্রাফ আপনাকে অনেক বেশি ভাবাবে, এটা হতে পারে। কিন্তু সাধারণভাবে একটা কার্টুনের সঙ্গে যদি মনে করেন খবরের কাগজে ছাপা হয়েছে এরকম একটা সাদা কালো ছবি, সেখানে ডট অনেক কম, পিক্সেল অনেক কম, মানে ইনফরমেশন অনেক কম, ডেটা অনেক কম, সবই প্রায় বলে দেওয়া আছে। যখন আমরা সামনাসামনি এরকম করে বসেছি তখন আমরা যতটুকু দেখতে পাচ্ছি ডেটা হিসেবে, ডট হিসেবে, ইনফরমেশান হিসেবে, তার চেয়ে আমরা যদি একটা হাই ডেফিনিশন এই ক্লাসরুমেরই একটা খুবই অত্যাধুনিক ক্যামেরার একটা হাই ডেফিনিশন ভিডিও যখন দেখব তখন ওখানে দেখবেন ইনফরমেশান ডেটা অনেক বেশি থাকে, রিবাউন্ড করে, চোখে ফেরত এসে পড়ে আর কি, চোখ গিয়ে বাড়ি খায় এবং দৃষ্টি ফেরত আসে। কিন্তু সামনাসামনি যখন আমরা দেখি তখন আমাদেরকে অনেক বেশি মনোযোগ দিতে হয়, অনেক বেশি এখানে অংশ নিতে হয়, অনেক কিছু খেয়াল করতে হয়, এটা ন্যাচারালি করতে হয়। এইবার আমি খেয়াল করব এরকমভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে খেয়াল করতে শুরু করি তা না, কমিউনিকেশনের প্যাটার্নের মধ্যেই, মানুষের গোটা মানবীয় প্রক্রিয়ার মধ্যেই এরকম কতগুলো বৈশিষ্ট্য আছে। মার্শাল ম্যাকলুহান বলেছেন বলেই না, ধারণাটার মধ্যে আসলে চিন্তা করার মতো ব্যাপার আছে। মার্শাল ম্যাকলুহানের গুরুত্বটা কথা জানেন, কথা প্রসঙ্গে এসে গেলে একটু বলেই ফেলি, সেটা আরেকজন থিওরিটিশিয়ান, কমিউনিকেশনের থিওরিটিশিয়ান, এরকম ব্যাপার না। আসলে ব্যাপারটা হচ্ছে এই যে আজকে আমরা যে প্রযুক্তিগত যোগাযোগের যে যুগে আপনারা আমরা এসে পড়েছি, এটা আপনি যদি এটা যখন থেকে সূত্রপাত ঘটলো বলে ধরে নিতে পারেন, একটু একটু করে যদি পেছনে যান তাহলে দেখবেন যে 60-এর 60-এর দশকের মার্কিন যুক্তরাষ্ট্রে এই যে একটা ধুন্ধুমার কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজির এটা বিরাট ম্যাসিভ স্কেলে যে একটা যুগ শুরু হলো, সেই যুগটাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে যোগাযোগের দিক থেকে, মিডিয়ার দিক থেকে মার্শাল ম্যাকলুহান খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, উনযোগাযোগ যখন বলি আমরা, আমি তখন খানিকটা কোল্ড কমিউনিকেশনের কথা বলি। উনযোগাযোগের বাংলা কী হতে পারে আমি খুব নিশ্চিত না, একটা বাংলা হতে পারে কোল্ড কমিউনিকেশন, একটু ঠান্ডা মাথায় ধীরে সুস্থে চিন্তা করে শান্তিমতো যোগাযোগ করতে পারা। জীবনানন্দ দাশের কবি একটা কবিতা আছে, আপনারা যদি খোঁজ করতে পারেন ইন্টারনেটে পেয়ে যাবেন হয়তো, মোটর কার। এই কবিতাটা বিশেষ কোনো ওনার জীবদ্দশায় যে সমস্ত কবিতার বই বেরিয়েছিল তার কোনোটাতেই গ্রন্থিত হয়নি, এটা অগ্রন্থিত একটা কবিতা। পরে যখন তার সমস্ত পাণ্ডুলিপি বা এখানে ওখানে প্রকাশিত নানান জিনিস জড়ো করে একসঙ্গে বই করা হয় তখন এই জিনিসটা আমাদের হাতে আসে। আমাদের দেশের আব্দুল মান্নান সৈয়দ এর সম্পাদনা করা জীবনানন্দ দাশের কবিতা সমগ্র ধরনের নামে, হুবহু নামটা মনে নেই আমার, একটা বড় কবিতার বই আছে দেখবেন সংকলন, ওর মধ্যে আমি এটা পেয়েছি মোটরকার, মোটরকার, হ্যাঁ সংগ্রহ মনে হয়, কবিতা সংগ্রহ, সমগ্র মনে হয় না, সংগ্রহ বা এরকম নাম, যাই হোক, মানে মোট কথা ওখানে অনেক রচনা তার আছে। উনি হুবহু বলতে পারবো না আমি, কবিতাটা শুরু হচ্ছে এভাবে যে মোটরকার আমার কাছে একটা একটা অন্ধকার জিনিস, একটা খটকার মতো, মোটরকার দেখলে ওনার খটকা লাগে, ওনার কাছে একটা অন্ধকার জিনিস মনে হয়, অন্ধকারের মধ্যে হেডলাইট জ্বালিয়ে একটা জিনিস আসছে, দ্রুত চলে যাচ্ছে। কবিতা শেষের দিকে এসে উনি বলছেন যে আমার যেখানে যাওয়ার সেখানে যাওয়ার মতো, পায়ে হেঁটে যাওয়ার মতো সময় আছে আমার, সেখানে গিয়ে একটু বসে বিশ্রাম নেওয়ার মতো সময় আছে। আমি খুব বেশি বলছি না আপনাদেরকে, অল্প একটু ইশারা দিলাম, মোটরকার ফেলে দিতে হবে, বাতিল, নষ্ট, খারাপ, ভালো খারাপ এই চক্করে আমরা যদি পড়ে যাই তাহলে আমাদের আক্কেল গুড়ুম হবে, মানে বুদ্ধি লোপ পাবে। আমরা যদি প্রতি মুহূর্তে ভাগ করতে থাকি যে এটা ভালো এটা আমি নেব, এটা খারাপ এটা বাদ, এই যে খারেজি দৃষ্টিভঙ্গি, বাতিল করতে থাকার যে দৃষ্টিভঙ্গি সারাক্ষণ সারাক্ষণ, এটা পর্যালোচনা বা আমাদের বিবেচনা বোধ, যেগুলো মানুষের সহজাত জন্মসূত্রে যেগুলো আমাদের সঙ্গে আছে, সহজ বলেছিলাম সহজাত মানবতায় আমাদের সঙ্গে যেটা জাত হয়েছে, জন্ম নিয়েছে আমাদের সঙ্গেই, সহজাত যেগুলো আমাদের বোধ, সেটা সেই সেই জায়গাটা এরকমই যে আমরা আমাদের বিচার বুদ্ধি আছে, আমাদের বিবেক বুদ্ধি আছে, আমরা ভালো মন্দ বিচার করতে পারি। ভালো মন্দ বিচার করা এক জিনিস, তাতে করে কী হয়, যেটাকে ভালো মনে করছি তার দিকগুলোও সামনে উঠে আসে, যেগুলোকে খারাপ মনে করছি সেই দিকগুলোও আমাদের সামনে ভালো করে ভেসে ওঠে। এটা হচ্ছে বিচার বিশ্লেষণ করার সুবিধা। বিশ্লেষণ মানে আর কিছু না, বড় একটা জিনিসকে ভেঙে ভেঙে ভেঙে ভেঙে দেখা। একটা রাসায়নিক যৌগ, রাসায়নিক যৌগের ভিতরে কী কী মৌলিক পদার্থগুলো ছিল, কোন কোন জিনিসগুলো জড়ো হয়ে একসঙ্গে যুক্ত হয়ে নতুন একটা পদার্থ তৈরি হয়েছে, সেটাকে আমরা যখন বিশ্লেষণ করি, কেমিক্যাল অ্যানালাইসিস করি, তখন আমরা আলাদা আলাদা করে ওই জিনিসটাকে গোটাটা ভালো করে আরও বুঝতে পারি। এতে আমি নেব অথবা নেব না, ফুরিয়ে গেল ব্যাপারটা সেখানেই মিটে যায় না। মানুষের জীবনে হয় কি, মানে আমাদের সুফি সাধনার ধারার মধ্যে, এটা বড় একটা ধারা, এটা কোনো নির্দিষ্ট একটা ধারা না, ধারার মধ্যে এই ধরনের কথা আছে, আমাদের আমাদের আমাদের এই অঞ্চলের লোকসাধনার মধ্যে এই ধরনের কথা আছে, লোকধর্মগুলোর মধ্যে, যত কাল্লা তত আল্লাহ। আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব, উনিও এরকম লোকধর্মেরই অন্যতম সাধক, ওনারও এই ধরনের কথা আছে, যত মত তত পথ। আমাদের চীনের নেতা মাও সেতুংয়ের এ ধরনের দারুণ খুব উজ্জ্বল উক্তি আছে যে শত ফুল ফুটুক শত মত বিকশিত হোক। হয় কি, অনেক মানুষ যেখানে আছে সেখানে অনেক রকম মত থাকবে। আমরা যখন ধরে নেব যে এই আমার মতটাই ঠিক, তাহলে সেটা প্রায় ফ্যাসিবাদের পর্যায়ে গিয়ে পৌঁছানোর সুযোগ থাকে। কীরকম করে বলেন তো, আমার মত যদি ঠিক হয়, এটা যদি আমি খুব নিশ্চিত হই, তাহলে আপনার মত বেঠিক, বাকি সব মতই বেঠিক। আমি যখন ঠিক জেনে যাব, খুব রিজিডভাবে অনড়ভাবে যখন জেনে যাব কী ঠিক কী সত্য, তাহলে বাকি সবই অসত্য এবং একটু পরে ক্ষতিকর, মানব জাতির জন্য ধ্বংসাত্মক, সুতরাং সেগুলোকে তখন উন্মূল করে দেওয়া ছাড়া, সেগুলোকে ধ্বংস করে দেওয়া ছাড়া আমাদের আর পথ থাকবে না। এই হচ্ছে আমাদের যাবতীয় রাজনৈতিক দল সারা পৃথিবীতে, এই হচ্ছে আমাদের যাবতীয় আপনার গোষ্ঠীবাজি, যে আমার গোষ্ঠী ঠিক, এই গোষ্ঠী মোহামেডান হতে পারে, আবাহনী হতে পারে, এই গোষ্ঠী পাকিস্তান ক্রিকেট ফ্যান ক্লাব কিংবা বাংলাদেশ ক্রিকেট ফ্যান ক্লাব হতে পারে, এটা যে কোনো কিছু হতে পারে, রবীন্দ্রনাথ বড় না নজরুল বড় হতে পারে, এটা আওয়ামী লীগ বড় না বিএনপি বড় হতে পারে, এটা যে কোনো কিছু হতে পারে। কিন্তু মুশকিল হচ্ছে যে ভিন্ন মতের জায়গা যদি আমি দিতে না পারি, আমাদের সমাজের মধ্যে আমরা যদি রাখতে না পারি, তাহলে আমাদের বিপদ। কেননা সব আলাপি মানুষই করছে, এবং একবার যদি আমরা ধরে নিই যে আমারটা সত্য ঠিকই আছে, কিন্তু সত্যের বহু রকমের প্রকাশ ঘটে, বহু রকমের প্রকাশ ঘটে, এবং আলটিমেটলি সত্যের নির্ধারক এখানে কোনো কর্তৃপক্ষ আসলে নাই, তখন আমরা অন্য মতকে জায়গা দিতে পারি, ব্যাস তাহলেই আমাদের যাবতীয় ক্যাচালি প্রায় মিটে যাওয়ার সূচনা করতে পারি। অনুযোগাযোগ, আমরা যোগাযোগ খোদ মানবীয় যোগাযোগ প্রক্রিয়াটাকে আরেকটু মানবীয়ভাবে দেখতে চাই। মানবীয়ভাবে দেখতে চাওয়া মানে এই না যে প্রযুক্তিগত যোগাযোগকে আলাদা করে দেখা, প্রযুক্তিগত যোগাযোগও মানবীয় যোগাযোগেরই অংশ। তো আপনার সঙ্গে আমি দুইটা মানুষই তো আমরা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করছি, কিংবা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করছি, কিংবা আরও অজস্র রকমভাবে যোগাযোগ করছি, ফলে এটা মানবীয় যোগাযোগই বটে। সেটাকে প্রযুক্তির ঝোঁকে না পড়ে গিয়ে আমাদের মধ্যে মোহ তৈরি হয়, আমরা খুব দ্রুতই আমাদের চোখ ধাঁধিয়ে যায়, অনেক আলো অনেক উজ্জ্বলতা অনেক রকমের রং একসঙ্গে দেখলে আমাদের একটু ভেবাচাকা লেগে যায়, আমরা একটু থতমত খেয়ে যাই। তো খেয়ে গেলেই তখন আমরা একটু দিশাহারা হয়ে পড়ার ভয় থাকে। কিন্তু আমরা যদি একটু শান্তভাবে প্রযুক্তিগুলোকেই দেখি, আমাদেরকেই যদি একটু দেখতে আরম্ভ করি, তাহলে আমরা মানবীয় যোগাযোগটাকেও একটু দেখতে শুরু করতে পারবো। আপনারা দেখবেন যে এর আগে আমরা বলেছি যে যন্ত্রের যোগাযোগ যন্ত্রগুলোর বা প্রযুক্তির একটা সফটওয়্যারের দিক আছে, একটা হার্ডওয়্যারের দিক আছে। এগুলো নিয়ে আমরা বেশ খানিকটা আলাপি এর আগে করেছি। এই যে বিশ্ববিদ্যালয় নামে একটা পাবলিক প্রতিষ্ঠান চলছে, আমি এর আগে বলেছি যে কেন বারবার করে বিশ্ববিদ্যালয়ের আলাপে আমরা ঘুরে আসি, এটা আমাদের ঘরের আলাপ। নিজেকে বোঝা দিয়ে আমাদের জগৎ বোঝা শুরু হয়। আমি হলে কী করতাম আপনার জায়গায়? এটাই তো আপনাকে বোঝার আমার একটামাত্র পথ, আর কোনো পথই নেই। গাছপালায় বুঝতে চান আর গ্রহ নক্ষত্রে বুঝতে চান, এটা আপনাকে দিয়েই বোঝাটা, নিজেকে দিয়ে বোঝাটা শুরু হয়। কাজেই নিজের ঘর দিয়ে, নিজের ফ্যামিলি দিয়ে, নিজের প্রতিষ্ঠান দিয়ে আলাপ শুরু হলে আমরা বাকি পাবলিক প্রতিষ্ঠানগুলোকেও বুঝে নিতে পারি। এই যে একটা পাবলিক প্রতিষ্ঠান আমাদের সামনে আছে, এর কতগুলো কোট আনকোট বলছি বিশেষ অর্থে সফটওয়্যারগত দিক আছে, কতগুলো এর কাঠামোগত দিক আছে। এই যে ক্লাসরুমের বিন্যাসটা, ক্লাসরুমের চেহারা কেমন হবে খেয়াল করেন। এক পাশে একজন মানুষ থাকবেন, আরেক পাশে বাকি সবাই থাকবেন। এখান থেকে যখন আমি তাকাবো অনেক অনেক অনেক অনেক অনেক অনেক মাথা দেখতে পাবো, আর আপনারা সবাই মিলে একজনকে দেখতে পাবেন। ভালো মন্দের আলাপ পরে খেয়াল করে নাকি যে আমরা কী ধরনের বিন্যাসের মধ্যে আছি। এই যে বিন্যাসটা, অ্যারেঞ্জমেন্টটা, এই অ্যারেঞ্জমেন্ট যেমন হয়, সেই অ্যারেঞ্জমেন্টের মধ্যে থেকে ওই অ্যারেঞ্জমেন্টের সঙ্গে মানানসই কর্মফলই বের হয়ে আসতে পারে। মানে কর্মপ্রণালী যেমন হয়, কর্মফল এর সঙ্গে তার সংশ্লিষ্টতা থাকবে, তাই না? আমরা এক ধরনের কর্মপ্রণালী ব্যবহার করব আর অন্য এক ধরনের কর্মফল আশা করব, এটা তো হয় না। প্রশ্নটা অনেক পুরনো, এটা হচ্ছে উদ্দেশ্য এবং উপায়ের প্রশ্ন, মেথডস অ্যান্ড এইমস। সবাই আমরা মঙ্গল চাই, সবাই আমরা মঙ্গল অর্জন করতে চাই। এখন সবাই মিলে ঠিক করেছি আপাতত মনে হচ্ছে যে মানুষকে ধরে বেঁধে পিটালে, চাপ দিলে, বাধ্য করতে পারলে, জুলুম করতে পারলে মঙ্গল হবে। এর জন্য আমাদের থানা, পুলিশ, শাস্তি, জেলখানা, আদালত, নানান ধরনের, বা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানেও বহিষ্কার, নানান মাত্রায় নানান ধরনের শাস্তি, এগুলোর ব্যবস্থা আমরা রেখেছি। আমাদের একটা ধারণা আছে যে একটু জবরদস্তি না করলে পারে মানুষ প্রাণীটা ঠিকঠাক মতো চলে না, ওকে ছেড়ে দিলে পারে, নিজের মতো ছেড়ে দিলে ও ঠিক মতো চলবে না। সুতরাং ওকে ঠিক মতো চালানোর জন্য একটা কর্তৃপক্ষ লাগবে। কর্তৃপক্ষ কারা? তারাও মানুষ, অল্প কয়েকজন মানুষ। তখন একটা মৌলিক প্রশ্ন উঠে যাবে যে সেই তো আরও কয়েকটা মানুষই জবরদস্তি করার দায়িত্ব নিচ্ছে, কিংবা মঙ্গলের দায়িত্ব নিচ্ছে, কিংবা কল্যাণের দায়িত্ব নিচ্ছে বাকিদের। তাহলে আমরা কেমন করে নিশ্চিত হব যে এই কয়েকটা লোক নিশ্চিতভাবে মঙ্গল এবং কল্যাণ করবেই? তা যদি করতে পারে তাহলে বাকি মানুষেরাও করতে পারবে না কেন? বাকিদের খামতি কোথায়? এই প্রশ্ন উঠে আসে। এগুলো সবই কিন্তু আমাদের যোগাযোগগত প্রশ্ন। আমি বলছিলাম যে তাহলে ক্লাসরুমের এই বিন্যাসটা, এটা এই এই প্রতিষ্ঠানের একটা সফটওয়্যারগত দিক। সফটওয়্যার কী বলেন তো? আপনার কম্পিউটারটাকে আপনি কম্পিউটারের ভেতর দিয়ে বিদ্যুৎকে আপনি কী পদ্ধতিতে প্রবাহিত করবেন? খুব গড়ে, খুব গোড়ায় যদি বলি, এবং বিশেষভাবে আপনি যখন প্রবাহিত করবেন তখন সে বিশেষ রকমের আচরণ করবে। আমরা ক্লাস নেব, আমরা পরীক্ষা নেব, পরীক্ষার ফরম্যাটও মাথায় আলাদা করে রাখবেন যে কী ধরনের বিন্যাস আমাদের পরীক্ষার হলে থাকছে, পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট থাকছে। আমরা ক্লাসরুমে হাজিরা নেব। এগুলো কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের সফটওয়্যার প্রযুক্তিগত দিক, ঠিক না? আমরা যখন উনযোগাযোগ নামে একটা ক্লাসরুম পত্রিকার কথা ভাবব এবং সেখানে পার্সেন্টেজ প্রথা নিয়ে কথা বলার কথা ভাবব, তখন আমরা এই দিকগুলো ভাবব যে আমরা মোটের উপর যোগাযোগ প্রযুক্তিগত আলাপের মধ্যেই থাকতে পারছি কি না, এটার একটা দায় আছে। ওই যে আপনার সিলেবাস আছে, লিখিত কনস্টিটিউশন আছে, আপনি ওর বাইরে যদি চলে যান তাহলে আপনি আইন লঙ্ঘন করলেন। আইন লঙ্ঘন এর প্রসঙ্গটা নিয়ে ভাবার জন্য আমাদের মস্তিষ্ক একটু বেশি মাত্রায় তৈরি হয়ে থাকে, এবং আমাদের কী বলবো যে আচ্ছা থাক থাক থাক ওদিকে থাক। তো আমরা তাহলে অনুযোগাযোগটা একটা আমাদের ক্লাসরুমের আমরা কেমন করে কাজ করছিলাম তার একটা ডকুমেন্টেশন থেকে যাবে, আমরা অনেক দিন পর্যন্ত বাকিরা দেখতে পারবে যে আমরা কীভাবে যোগাযোগ প্রযুক্তি নিয়ে বা যোগাযোগ নিয়ে বা আমাদের এই যে ক্লাসরুম কমিউনিকেশন, খোদ একাডেমিক কমিউনিকেশন, সেগুলো নিয়ে আমরা কীভাবে আলাপ করছিলাম এবং কীভাবে যোগাযোগ প্রযুক্তিকে বোঝার চেষ্টা করছিলাম। হারুন বলতে যাচ্ছেন, বলেন। মানে খানিকটা বলা যায় এইটা কীভাবে আপনার মাথায় আসলো, যদি একটু আমাদের সামনে এই যে অতি যোগাযোগের চাপে যখন আপনি আছেন এবং আপনার যখন একটা তাড়না তৈরি হয়েছে দীর্ঘকাল ধরে যোগাযোগ নিয়ে আলাপ করতে করতে, যোগাযোগ নিয়ে আলাপ করার সঙ্গে তো আমার জীবিকা জড়িত, এটা তো আমার আইনগত দায়ও বটে, এটা আমার নৈতিক দায়ও বটে। আমি এটাকে বলেছি আইন এবং নীতিবোধ কখনো কখনো কনফ্লিক্ট করতে পারে, তখন আপনাকে সম্ভবত আইনের তুলনায় নীতিবোধকে প্রাধান্য দিতে হতে পারে। এডওয়ার্ড স্নোডেন বলছিলেন যে এডওয়ার্ড স্নোডেন এনএসএর কর্মচারী হিসেবে, কর্মকর্তা হিসেবে এনএসএর আইন লঙ্ঘন করেছেন কি না। স্নোডেন বলছিলেন যে তার চাইতে অনেক জরুরি প্রশ্ন যে মানুষ হিসেবে আমার নীতিবোধ আমাকে কী করতে বলে, আমার বিবেক আমাকে কী করতে বলে। আমি যখন দেখতে পাচ্ছি যে এনএসএ সম্পূর্ণ গোপনে আমেরিকান জনসাধারণকে মিথ্যা কথা বলে, না বলে উল্টা কথা বলে, প্রত্যেকটা মানুষের যাবতীয় ফোন কল, যাবতীয় আপনার ল্যাপটপ খোলা মানে আপনার ল্যাপটপ আপনার ভিডিও করছে, আপনি জানেন না, আপনার অ্যাপল, আমি অ্যাপগুলোতে ঢুকব, ধরেন আপনার ম্যাকিনটসের যে মেশিনটা যদি কেউ ইউজ করেন, ম্যাকিনটসের ল্যাপটপ বা ডেস্কটপ, প্রতি আধা ঘন্টা পরে পরে অ্যাপলের হেডকোয়ার্টারে আপনার লোকেশনের ইনফরমেশান দেয়। এই হার্ডওয়্যারটা আপনি টাকা দিয়ে কিনেছেন, কিন্তু এই মানে ল্যাপটপটা বা এই ফোনটা, কিন্তু এই হার্ডওয়্যারের ভিতরে কি আছে এটা আপনি দেখতে পারবেন না, সমস্তটা দেখতে পারবেন না, অনেকগুলো ছোট ছোট অংশ থাকে, বিশেষ করে ল্যাপটপে যেগুলো সিল করা থাকে একেবারে, ওগুলো ভেঙে দেখতে গেলে পরে ওটা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। মানে আপনি যে হার্ডওয়্যার আপনি টাকা দিয়ে কিনে ব্যবহার করছেন তার উপরে আপনার নিয়ন্ত্রণ নাই, আপনি যে সফটওয়্যার ব্যবহার করছেন সেই সফটওয়্যার আপনার সাথে কী আচরণ করবে এটা আপনি জানেন না। আমি সেদিন বলছিলাম যে আমাদের সেলফোনগুলো এমনকি এটা সুইচ অফ করা থাকলেও এটা আমাদের অডিও রেকর্ড করতে পারে আমাদের অজান্তে। আমার পকেটে ফোনটা আছে, ফোনটা সুইচড অফ আছে, কিন্তু এটা উপযুক্ত প্রযুক্তিওয়ালা মানুষজন, বিশেষ করে আমাদের নানান ধরনের আইন শৃঙ্খলার এজেন্সিগুলো সারা পৃথিবীতে, তারা কিন্তু দুনিয়া জোড়া এই মেশিনগুলোকে তাদের ইন্টেলিজেন্স ডিভাইস হিসেবে ব্যবহার করে। কিনি আপনি কিনি আমি, কিন্তু এটা মালিক আসলে আমরা না। এইরকম যুগে আপনি যখন আছেন তখন আপনার যখন ক্রমাগতভাবে আপনার যোগাযোগ বিশ্বকে বোঝার দায় থাকে হারুন, তখন আপনাকে ক্রমাগত ভাবতেই থাকতে হয়। তখন আমি দেখি যে আমরা সারাক্ষণ যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে মোহ তৈরি করছি, আরও অনেক কিছু সম্পর্কে মোহ তৈরি করি, কিন্তু আপাতত আমরা যোগাযোগ নিয়ে কথা বল থাকছি, অন্যগুলো বাদ যাবে না, যাচ্ছে না, একটু একটু চলে আসছে, আসবে। আমাদের দৈনিক পত্রিকাগুলো দেখেন, এইটা আমাদের একটা কাজ হতে পারে ক্লাসরুমের, সবই ডিপেন্ড করবে আপনারা কতটুকু আগ্রহ নিয়ে এর সঙ্গে ঢোকেন, তার উপরে এর ভিতরে আসেন। একটা কাজ হতে পারে, শুধু আপনি ছয় মাসের বা এক মাসের কিংবা একদিনের, শোনেন, যোগাযোগ গবেষণায়, এই গবেষণা নিয়েও আমাদের অনেক মোহ আছে, সামাজিক গবেষণায় মোহ মানে কতগুলো মিথ আছে গবেষণায়, একটা কী জানি হাতি ঘোড়া ডাইনোসর এটা খায় না মাথায় দেয়, গবেষণা করতে গেলেই প্রথমেই যে দেখবেন দুশ্চিন্তা চলে আসে কী নিয়ে গবেষণা করব, চলে আসে না, এটা আমরা বুঝতে পারি না, তার কারণ আমাদের মধ্যে প্রশ্ন নাই আসলে, অ্যাকচুয়ালি এটা আমার গরজ না। যদি এটা আমার গরজ হতো তাহলে আমি জানতাম যে আমি কী নিয়ে গবেষণা করবো। গবেষণা মানে তো আর কিছু না, আপনি কোনো একটা প্রশ্ন আপনাকে খুব ভাবাচ্ছে, আপনাকে খুব ভোগাচ্ছে, আপনার মধ্যে প্রচুর খটকা তৈরি করছে, প্রচুর চিন্তা আপনার মধ্যে আসছে, সেটা আপনি একটু ভালো করে যাচাই বাছাই করে দেখবেন, তদন্ত করে দেখবেন, একটু অনুসন্ধান করে দেখবেন, এরই নাম গবেষণা, আর কিছু না। কাজটা আপনি গুছিয়ে করবেন, কাজটা আপনি তত্ত্ব এটা নিয়ে বাকিরা কী আলাপ করেছে সেই সব, এগুলো সব কিছু গুছিয়ে একটু অল্প কথার মধ্যে, বাড়তি কথার মধ্যে না গিয়ে লিখবেন, এই হচ্ছে পদ্ধতি, আর তেমন কিছুই না। আপনার কমন সেন্স, নোম চমস্কি বলেন, আমি নোম চমস্কির নাম, হুজুরদের, বড় বড় হুজুরদের নাম দিলে অনেক সময় নিজের দায় কমে, কিন্তু আলটিমেটলি দায় আমাকেই নিতে হবে, আপনাদেরকেই নিতে হবে। এটা আমিও বলছি, চমস্কিও বলছেন, যে গোটা সোশ্যাল সায়েন্স এটা কমন সেন্স। আচ্ছা, তো আপনারা, আমি বলতে চাইলাম যে যোগাযোগ গবেষণায় স্যাম্পলিং, মানে আপনি কতখানি ডেটা নিয়ে আলাপ করলে আপনার যোগাযোগের এই গবেষণাটা মানসম্মত হবে বা পণ্ডিতদের কাছে, কোট আনকোট পণ্ডিতদের কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে, তার কতগুলো মানে কথা আছে, সে কথাগুলোর মধ্যে যতটুকু না আমাদের সত্যিকারের বুঝ, তার চাইতে বেশি আবল তাবল, আন্তাবুড়ি অনেক কথা। এটা আমরা কিছুতেই বুঝে উঠতে পারি না যে স্যাম্পলিং কীভাবে করবো, স্যাম্পলিং কীভাবে করবো। অ্যাকচুয়ালি যোগাযোগের গবেষণার ক্ষেত্রে অন্তত পক্ষে আমি এগুলো মানে দলিল হাজির করে বলতে পারবো, কিংবা আমার নানান ধরনের খুচরাখাচি লেখালেখিগুলো যেখানে বিভিন্ন জায়গায় আছে, আপনারা যদি আমাদের পরস্পরকে বোঝার বিদ্যায়তনে একাডেমিক পরিসরে একটা উপায় কী বলেন তো, আপনার যদি পাঁচটা লেখা থাকে তাহলে আমি যদি সেটা দেখে ফেলতে পারি তাহলে আপনাকে বুঝতে আমার অনেক সহজ হয়, ঠিক না? যুগটা এমন যে আমরা সহজেই সেটা পারি, খুব কঠিন হয় না। যা আলাপ করছি আমি তার বেশিরভাগই কোনো না কোথাও কোথাও না কোথাও টুকটাক লিখে লিখে হয়তো রাখা হয়েছে। যোগাযোগের জন্য এনিথিং ইজ স্যাম্পল, যে কোনো একটা স্যাম্পল নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে আমাদের যোগাযোগের যে পৃথিবী আছে সেই পৃথিবীর একটা ছোট জানালা খুলে যায়। এমনভাবে আপনি স্যাম্পলিং যোগাযোগের বেলা সহজে করতে পারবেন না, সহজে কথাটা খেয়াল করেন, করতে পারবেন না, যেটা দিয়ে আপনি একদম নিশ্চিত। স্যাম্পলিং কেন করি বলেন তো, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের উপর গবেষণা করে দেখা গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা ড্যাশ ড্যাশ ড্যাশ ড্যাশ ড্যাশ, কিছু একটা স্টেটমেন্ট দিলাম, তারা এরকম, তারা ওরকম, তারা এরকম ভাবে, তারা ওরকম করে। প্রশ্ন হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছেলেমেয়ের সঙ্গে আমি কথা বলে দেখেছি, দেখিনি, তাহলে আমি কেমন করে বলতে পারবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এটাকে এরকম ভাবে বা এরকম বলে বা এরকম মনে করে? তখনই স্যাম্পলিংয়ের প্রশ্ন আসে, যে তাহলে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক হাজার হাজার ছেলেমেয়েদের সবার সাথে কথা বলতে পারবো না যেহেতু, সুতরাং আমি অল্প কিছু ছেলেমেয়েকে বেছে নেব যেন আমি তাদের সাথে কথা বলেই একটা ধারণা পেতে পারি যে মোটের উপর সবাই কীরকম ভাবছে। এটাকে রিসার্চ মেথোডোলজিওয়ালারা বলে জেনারেলাইজেশনের সমস্যা এবং ভ্যালিডিটির সমস্যা। এই টেকনিক্যাল টার্মগুলো নিয়ে ভুগবেন না, মানে 100 জনের উপরে আমি একটা কাজ করে যে ধারণা পেলাম, এই ধারণা কি আসলেই 10,000 জনের জন্য প্রযোজ্য, কতটুকু প্রযোজ্য? এটা হলো জেনারেলাইজেশনের প্রশ্ন, মানে গবেষণার পদ্ধতির ক্ষেত্রে যে আপনার গবেষণার ফাইন্ডিংস কতখানি সাধারণভাবে প্রযোজ্য, বোঝা গেল? আমাকে মাঝখানে থামিয়ে দিন যে কোনো কথা নিয়ে আমি ভালো করে যদি বলতে না পারি, এটা জেনারেলাইজেশনের প্রশ্ন। হ্যাঁ, যে যা আপনি 10 জনের সাথে কথা বলে যেটা জেনেছেন সেটা কি ওইখানকার 100 জনের জন্য প্রযোজ্য সাধারণভাবে, কতটুকু? এই একটা প্রশ্ন। আর কতটুকু ভ্যালিড, মানে একই প্রশ্নই দুই দিক থেকে দেখা, আপনার ফাইন্ডিংস কতটুকু ভ্যালিড, এর কতটুকু ভ্যালিডিটি আছে? এখন এটা দেখবেন খুব গড় কিছু জরিপ কাজ ছাড়া, খুব গড়কর্তা জরিপের কাজ ছাড়া আমরা এই ধরনের স্যাম্পলিং করে ঠিকঠাক জেনারেলাইজ করতে পারি না, এটা খুব কঠিন। কিন্তু ধরেন মার্কেটিংওয়ালারা অনেকখানি পারে, লাক্সাবান যারা মার্কেটে চালানোর চেষ্টা করছে, বা নির্দিষ্ট ব্র্যান্ডের সাবান, শ্যাম্পু, নানান প্রোডাক্ট যারা চালানোর চেষ্টা করছে, ওদেরকে মার্কেট সার্ভে করতে হয়, জরিপ করতে হয়, যে আমি একটা পণ্য বানাবো, সেই পণ্য বানানোর জন্য কোটি কোটি টাকা খরচ করে প্রযুক্তি কিনবো, নানান কিছু আয়োজন করব, তারপরে পণ্যটা বাজারে চললই না, মানুষ এটা চাই না, এরকম ফেরে পড়ে গেলে তো মহাবিপদ। কাজেই এটা তার এক মারাত্মক গরজ, এটা তার পরীক্ষায় পাস, আমাদের পরীক্ষার মতো পাস ফেলের বিষয় না, এটা ফার্স্ট সেকেন্ড হওয়ার বিষয় না, এটা তার বাঁচা মরার বিষয় বলতে গেলে, এটা তার এই বাণিজ্য সত্তার টিকে থাকার প্রশ্ন। সুতরাং তাদের জন্য এরকম রিসার্চ বা সার্ভে অনেক সিরিয়াস প্রশ্ন, ফলে তারা কতগুলো গড় ধারণা পেতে পারেন, কারণ এটা খুব জটিল প্রশ্ন না, যে কী ধরনের কসমেটিক প্রোডাক্ট, সাপোজ কসমেটিক প্রোডাক্ট বাজারে চলতে পারে, কোন ধরনের শ্রেণীর মানুষের মধ্যে, কোন ধরনের ক্রয় ক্ষমতার মানুষের মধ্যে, এইটা বোঝা কিন্তু বিরাট জটিল প্রশ্ন না, খেয়াল একটু খেয়াল করে দেখবেন আপনি আজকে কেমন আছেন, এই প্রশ্নের একটা সিনসিয়ার উত্তর দিতে শুরু করেন এখন, হ্যাঁ দেখবেন যে এটা অনেক জটিল প্রশ্ন, কিন্তু এটাই আমাদের প্রতিদিনের তুচ্ছ প্রশ্ন, কেমন আছেন, কেমন আছিস, কেমন আছো, কিন্তু অনেক বেশি গূঢ় প্রশ্ন এইটা। এইটা হচ্ছে ওই রকম তাহলে মার্কেটিং সার্ভের মতো, কিংবা আপনি গোটা দেশের পপুলেশন সার্ভে করতে চান তখনও আপনি মোটের উপর স্যাম্পলিং আপনাকে অনেকখানি হেল্প করবে। কিন্তু এই ধরনের গড়পড়তা আলাপের বাইরে যোগাযোগ গবেষণায় বিশেষ করে এসে আপনি দেখবেন যে আপনি একটা নির্দিষ্ট স্যাম্পলিং করবেন যে আমি বাংলাদেশের সংবাদপত্রের চালচলন বুঝতে চাই, কিংবা আমি বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোর চালচলন বুঝতে চাই। আরও নির্দিষ্ট করতে পারবো আমরা যে টেলিভিশন চ্যানেলের খবর দেখতে চাই, খবরে ওরা কী খবর দেয়, খবর খবরের খবর কী, ক্যান বি এ রিসার্চ, হোয়াট ইজ দ্য নিউজ অ্যাবাউট নিউজ। তখন আমরা কতগুলো চ্যানেল আমাদের গবেষণার আওতার মধ্যে নিলে, কতগুলো ওই যে চ্যানেলগুলো নিলাম আমরা ওই চ্যানেলগুলোর মধ্য থেকে আবার কত দিনের বা কয় সপ্তাহের বা কয় মাসের বা কয় বছরের নির্দিষ্ট নিউজ শো, আমি ইচ্ছে করে শো বলছি, টেলিভিশন এবং অ্যাকচুয়ালি প্রায় সমস্ত ইন্ডাস্ট্রিয়ালাইজড ম্যাস মিডিয়াম, এখন আমি আরও অনেক সতর্ক ভাষায় কথা বলার চেষ্টা করবো, এখন মানে আমি এমনিতে করি পারি না সবসময়, কিন্তু না পারলে সেটা টের পাওয়া যায় নিশ্চয়ই আগে পরে, কেউ না কেউ ধরিয়ে যায়, নিজে পড়ে ফেরত গিয়ে দেখলে দেখা যায়। শুধু ম্যাস কমিউনিকেশান বলছি না, ইন্ডাস্ট্রিয়ালাইজড ম্যাস কমিউনিকেশান, বিগ ইন্ডাস্ট্রি, কর্পোরেট ইন্ডাস্ট্রি, এর যে ম্যাস মিডিয়ামগুলো আমাদের আছে এগুলো সবই শো বিজনেস, নানান রকমের শো বিজনেস। খবর যিনি প্রেজেন্ট করছেন তার প্রেজেন্টেশন, নিজের অ্যাপিয়ারেন্স থেকে শুরু করে খবরের যে পর্দাটা আপনি দেখতে পাচ্ছেন, যে সেট, যে প্রযুক্তিগুলো ব্যবহার হচ্ছে, যেভাবে যেভাবে অডিও ভিডিও ভিজুয়ালস আপনাদের সামনে হাজির করা হচ্ছে, গোটা প্রযুক্তিগত দিক থেকে, অ্যাপিয়ারেন্সের দিক থেকে, সেটিংয়ের দিক থেকে যদি আপনি দেখেন, আচ্ছা আপনি পরে আমাকে আরেকবার একটু মনে করে দেবেন, ক্লাসের পরে মনে পারবো আমি দিতে আপনাকে, মনে হয় এখানে আছে, আমি একটা প্যাডে লিখে দিয়েছি, হ্যাঁ একটা একটা প্যাডে লিখে দিয়েছি আমার রুমের না, ওখানে সিগনেচার করবেন না, কেন চলে যাওয়ার খুব তাড়া, তার সত্যি থাকবেন না, থাকেন থাকেন, ঠিক আছে ক্লাস শেষে ভয়ঙ্কর কিছু করবে না তো, ক্লাস বাদ না দিলে তাহলে থাকেন, আচ্ছা আচ্ছা। সবাই কি সইটই করলেন হাজিরাতে? এটা সফটওয়্যার মনে হচ্ছে না, হাজিরা পত্রটা আপনার, আপনার নাম জানো কি? সালমান শাকিল, আমি রেকর্ডারের জন্য, হ্যাঁ সালমান শাকিল। বিষয়টা ছিল যে আপনি প্রযুক্তির কথা বললেন, যে প্রযুক্তিটা আপনার রেকর্ড করছে, যে প্রযুক্তি যারা তৈরি করছে তাদের কাছে, তাদের সার্ভারে যে এই বিষয়টা জমা হচ্ছে, যারা অপকর্ম করছে বা খারাপ ধরনের তৎপরতা লাগছে সেটাও কিন্তু তাদের, দেখেন আপনি অপকর্ম, আমি আপনাকে ডিস্টার্ব করছি না তো, মাঝখানে আমি কথা বলি একটু, হ্যাঁ হারিয়ে যান না, অপকর্ম খারাপ তৎপরতা এসব দিকে যাচ্ছেন, মানে দেখবেন আমরা অলওয়েজ মানে একটু ভালো এবং খারাপ খুব কুইক জাজমেন্টের দিকে যেতে চাই। অপতৎপরতার আসলে কী ওটা যদি একটু মন দিয়ে খেয়াল করতে চাই, তখন আপনি আর দেখবেন ডাক নামে এক শব্দে বলে পার পাবেন না, তখন আপনাকে একটু বুঝিয়ে বলতে হবে, একটু বুঝিয়ে ভাবতেও হবে, বলেন। তারপরে এই যে ওই যেহেতু তাদের কাছে যে জমা হচ্ছে এই তথ্যগুলো ডাটাগুলো, তারা কেন এই মানে সহায়তা করছে না, কারণ এটাও তো মানুষের ক্ষতি করছে। কী সহায়তা করছে না, যে কাকে সহায়তা করবে, যাদের দ্বারা এটা মানে এইগুলো উন্মোচন যদি করে, যে বিষয়গুলো এই জায়গা আছে, এই প্রযুক্তি এরা ব্যবহার করতেছে, এই যে প্রযুক্তি ব্যবহার করে এই সমস্যাটা মানুষের মধ্যে তৈরি করছে, জঙ্গির কথা বলি বিশেষ করে, জঙ্গি আলোচিত বিষয়, তারা যে তারাও তো প্রযুক্তি ব্যবহার করছে, তারা কম্পিউটার ব্যবহার করছে, ল্যাপটপ ব্যবহার করছে, এরপরে আবার মোবাইল ব্যবহার করছে, তাদের যে কথাগুলো, তারা যে ব্যবহারগুলো করছে, তাদের ব্যবহারের যে তথ্যগুলো যাচ্ছে ওই জায়গার থেকে, তারা যে কথাগুলো বলছে সেগুলোও কিন্তু আপনার সার্ভারে যে জমা হচ্ছে সেগুলো কেন উন্মোচন করা হচ্ছে না? জঙ্গি শব্দটার অর্থ কী জানতে চাচ্ছি, কখনো ভেবেছেন? জঙ্গি কথাটার একদম আভিধানিক অর্থ কী? কেউ ভাবেননি? বলেন। বাংলা ভাষায় টেরোরিস্ট শব্দটা মুসলিম গোষ্ঠী যারা আক্রমণাত্মক কার্যকলাপ চালায় তাদেরকে নির্দেশ করে এই শব্দটা, বাঙালি বা যারা বাংলা ভাষাভাষী তারা এই শব্দটার প্রথম উদ্ভব করে জঙ্গি শব্দটা। তার মানে টেরোরিজম এর ধারণা আমাদের দেশে যখন আসেনি তখন আমাদের এখানে জঙ্গি ধারণাটা ছিল না, হয়তো এটা কি শুধু এটা অনুবাদ হিসেবে এসছে মনে হয়? আমার তা মনে হয় না। আমার মনে হচ্ছে যে জঙ্গি শব্দটা যারা, জোরে বলেন সবাই শুনুক, জঙ্গি শব্দটা যারা এমন কিছুই বোঝানো হচ্ছে যে সেটা মারাত্মক একটা পর্যায়ে, আর এই বিষয়টা, এই জঙ্গি শব্দটার মারাত্মক বিষয়টা শুধুমাত্র কিছু গোষ্ঠীকে নির্দেশ করা হচ্ছে যারা এটা চালায় বা পরিচালনা করে। এমনি জঙ্গি শব্দটা খেয়াল করবেন, শব্দটার মধ্যে আছে জং, যারা জং করে তারা হলো জঙ্গি। জং মানে কি? যুদ্ধ। তার মানে আপনারা জানেন, একটু শুধু আরেকবার তাকানোর বিষয়, জং কারা করে? আমাদের জং করার জন্য বিরাট বিরাট সরকারি বাহিনী আছে না সারা পৃথিবীতে, তাদেরকে আপনি জঙ্গি বলেন? এটি সব কথা না, আমি শুধু একটু খোঁচা মেরে রাখলাম, টোকা দিয়ে রাখলাম মাথার মধ্যে। আপনি শাকিল যে প্রসঙ্গটা প্রশ্ন করলেন আমার কথার সূত্র ধরে, সেটা হচ্ছে নজরদারির প্রশ্ন। পাইকারি নজরদারি রাষ্ট্রীয়ভাবে প্রধানত এবং অপ্রধানত কিংবা প্রায় প্রধানত কমার্শিয়ালি কর্পোরেট সংস্থাগুলিও নজরদারি করে। নজরদারি নিয়ে আমরা বিস্তারিত আলাপে অল্প অল্প করে চলে আসব এই কোর্সের মধ্যে, কিন্তু আপাতত নজরদারি এড়ানোর কোনো উপায় নাই তা না, নজরদারি এড়ানোর জন্য অনেক উপায় আছে। যোগাযোগে এনক্রিপশন বলে একটা কথা আছে, এই প্রযুক্তিগত যোগাযোগে আপনি আপনার কমিউনিকেশনের মেসেজ এনক্রিপ্ট করতে পারেন। এনক্রিপ্ট করা মানে এটাকে লুকিয়ে ফেলা, এটা অন্যেরা যেন দেখতে না পায়। হ্যাঁ, তো এটা আপনি যাদেরকে জঙ্গি বলে ভাবছেন তাদের কথাই বলেন, আমাদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সংস্থা তাদের কথাই ভাবেন, কিংবা বিভিন্ন ব্যক্তির কথা ভাবেন, তারা যেখানকার মানুষই হন, যেমন ধরনের মানুষই হন, এটা সবাই নানান মাত্রায় এনক্রিপশন ব্যবহার করতে পারে। সুতরাং আমাদের ইন্টারনেটে আপনি যতগুলো ক্লিক করেন, এভরি ক্লিক ইজ বিইং রেকর্ডেড অলওয়েজ, বোঝা গেল? প্রত্যেকটা ক্লিক রেকর্ডেড হয়, এবং এটা মানে অনন্তকালের জন্য মোটের উপর এই রেকর্ডেড ডেটা সংরক্ষণ করার চেষ্টা এটা আছে। তো এটা টুকটাক জিনিস না, এটা শুধু জঙ্গিদের মামলা না, এটা হলো যে পাইকারি নজরদারি, একদম ম্যাস সার্ভেইলেন্স ইংরেজিতে বলি আমরা। আচ্ছা, এটা কেন হয়, কারা করেন, কেন করেন, এটার ভালো মন্দ, এটার সঙ্গে সিকিউরিটির প্রশ্ন জড়িত, এটার সঙ্গে ফ্রিডমের প্রশ্ন জড়িত, প্রাইভেসির প্রশ্ন জড়িত, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলাপে যাব। আপনি কতগুলো সহজ কথা আপাতত মাথায় রাখতে পারেন, খোঁজ খবর করে দেখতে পারেন। যেমন ধরেন আল কায়দা, যে একটা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক অফ সাম হিউম্যান বিইংস, আল কায়দা একেবারে সিআইএর প্রত্যক্ষ তত্ত্বাবধানে তৈরি করা একটা নেটওয়ার্ক। এটা রাশিয়া যখন আফগানিস্তানকে দখল করে রাখে দীর্ঘদিন ধরে, রাশিয়ান দখলদারিত্ব আফগানিস্তান থেকে দূর করার জন্য আফগানিস্তানের মানুষদের বিভিন্ন অংশ যখন সামরিক পদ্ধতিতে রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে আফগানিস্তানের ভেতরে লড়াই করছিল, তখন সিআইএ এবং আমেরিকার আরও বিভিন্ন রকমের সামরিক সংস্থা, তারা মোটের উপর সারা পৃথিবীর বলতে গেলে আপনার ইসলাম ধর্মাবলম্বী মানুষদের মধ্যে যারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে আগ্রহী, এরকম প্রচুর মানুষের ভিতরে নেটওয়ার্কিং তৈরি করে, যোগাযোগ তৈরি করে, তাদেরকে ট্রেনিং দিয়ে অস্ত্র দিয়ে আফগানিস্তানে পাঠানো হয় যেন তারা, ইত্যাদি প্রভৃতি। এদেরকে একসময় কদিন আগেই আমেরিকান অথরিটিজ এবং আমেরিকান মিডিয়া আপনার মুজাহিদিন বলতো, মানে যারা হচ্ছে মুক্তির জন্য লড়াই করছে, ফ্রিডম ফাইটার্স বলে পরিচয় দিত। বিন লাদেন নিজে হোয়াইট হাউসে বসে বাকিদের আরও অনেকের সঙ্গে মিলে বসে বৈঠক করার রেকর্ড আছে, এটা এটা একটা আমেরিকান ইন্টেলিজেন্স নেটওয়ার্ক আল কায়দা। এত চট করে আপনার কথার উত্তর ভালো আর খারাপ দিয়ে শাকিল বলা কঠিন হবে। আমরা আসলে নজরদারি নিয়ে আলামের মধ্যে আরও ঢুকব। আমি কোথায় ছিলাম আপনার প্রশ্নের আগে আমি আর মনে করতে পারছি না। হ্যাঁ, পত্রিকা নিয়ে গবেষণা করার কথা বলছিলাম, চোখ বুলানোর কথা বলছিলাম। যে আপনি আমাদের আমাদের পত্রিকার প্রযুক্তি পাতাগুলো দেখেন, প্রযুক্তি পাতা মানেই হচ্ছে আপনাকে চমক দেওয়া, নতুন নতুন কী কী প্রোডাক্ট বাজারে এসেছে। এখন সব রকমের নতুন প্রোডাক্টই কি প্রোডাক্টের পরিচিতি কি আমাদের প্রযুক্তি পাতাগুলোতে দেয় না। যেগুলো কর্পোরেট ইন্ডাস্ট্রি, আমাদের পত্রপত্রিকা মিডিয়ার মালিক যারা, জেনারেলি দেখবেন এরা কর্পোরেট বিজনেস গ্রুপস, একই মালিক শ্রেণীর মালিকানার অধীনে আছে মিডিয়াগুলো, আবার আছে অন্যান্য বিভিন্ন বিজনেস, তার মধ্যে টেকনোলজির বিজনেসও আছে। আমাদের মিডিয়ার একটা সাধারণ কাজগুলোর মধ্যে একটা কাজ হলো, এটা আমরা অনেকদিন ধরে খেয়াল করে দেখছি, একটা কাজ হলো জেনারেলি কর্পোরেট বিজনেসের পক্ষে একটা অনুকূল পরিবেশ তৈরি করা, একটা অনুকূল কনজিউমার অ্যাটিটিউড এবং অনুকূল একটা কনজিউমার স্পেস সমাজের মধ্যে তৈরি করা, এবং পারলে সমাজকে একটা মার্কেট হিসেবে দেখা, সোসাইটি হিসেবে আর না দেখা। পলিটিশিয়ানরা সোসাইটিকে দেখেন ভোটারদের এলাকা হিসেবে, তাদের কাছে মানুষ মানে ভোটার, বিজনেস ইন্টারেস্টগুলোর কাছে মানুষ মানে সম্ভাব্য কনজিউমার। এখানে হিউম্যান বিইং বা হিউম্যান বিইংয়ের সোসাইটি ফোকাসটা ওখানে আমাদের না। আইন শৃঙ্খলার এজেন্সিগুলোর কাছে আপনার মানুষ মানে হলো সম্ভাব্য ক্রিমিনাল, যাদেরকে সারাক্ষণ নজরদারির মধ্যে রাখতে হবে এবং সারাক্ষণ একটা বিভিন্ন রকমের পদ্ধতিতে ধরে বেঁধে দেখে শুনে চোখে চোখে রাখতে হবে। দেখবেন যে মানুষকে মানুষ হিসেবে ফোকাস করার জায়গাটা আমাদের কম। তাহলে আমি আপনারা দেখবেন নাকি একটু সামনে এটা নিয়ে একবার একটা ছোটো টুকরা থাক নেক্সট ক্লাসের জন্য, যে আপনারা প্রযুক্তি পাতাগুলো দেখে আসেন ওখানে কি আছে। আমি আমি প্রশ্ন আর একটা ফাঁস করে দিই, আরেকটু দেখে আসেন কি নাই। যেমন ধরেন নিত্য নতুন ফোনের বিভিন্ন মডেল বাজারে আসছে, সেগুলো আমরা এই পাতাগুলোতে দেখছি। এই পাতাগুলোতে আপনি দেখবেন নিউজ প্রায় নাই, যা আছে সেগুলো পাবলিক রিলেশনস। নোকিয়া কোম্পানি কিংবা স্যামসাং কোম্পানি, নোকিয়া তো এখন তেমন নাই, স্যামসাং কোম্পানি বা কর্পোরেশন তাদের নির্দিষ্ট মডেলের ফোন প্রমোট করতে চায়, তারা চায় যে টেলিভিশনে পত্রপত্রিকায় এটা এই এই ফোনটা নিয়ে বেশি করে আলাপ হোক। তার জন্য তারা একটা পদ্ধতি ব্যবহার করে যে তারা অনেক পয়সা খরচ করে বিজ্ঞাপন দেয়, আর একটা পদ্ধতি ব্যবহার করে যে পত্রপত্রিকাতে এগুলো খবরের ছদ্মবেশে ছাপা হবে, কিন্তু যেগুলো আসলে খবর না, খবর সেইগুলো যেগুলো রিপোর্টার খুঁজে খুঁজে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসেন, আর পাবলিক রিলেশনস সেগুলো যেগুলো কর্পোরেট এজেন্সিগুলো বা বিজনেস গ্রুপগুলো নিজেরা গোটা নিউজটা মানে টেক্সটটা বা কন্টেন্টটা, ছবিও টেক্সট অডিও ভিজুয়ালও টেক্সট, গোটা কন্টেন্টটা তৈরি করে নিয়ে এসে মিডিয়ার হাতে দেয় কর্পোরেট গ্রুপস যে তারা এটা ছাপুক। ছাপা হয় এমন একটা ভঙ্গিতে যেন এগুলো নিউজ, নিউজ পেপারে ছাপা হচ্ছে, কিন্তু আসলে এগুলো নিউজ না। কখনও কখনও দেখবেন ছোট্ট করে লেখা আছে সংবাদ বিজ্ঞপ্তি তলা দিয়ে বা কোথাও একটা জায়গায়, আপনি খেয়াল করবেন না, আপনার কাছে নিউজ মনে হবে। তার কয়েকটা অবজারভেশন চলে আসলো, এগুলো কর্পোরেট পাবলিক রিলেশনসের পেজ, এগুলো আপনি আমি পয়সা দিয়ে কিনি, এর বিনিময়ে পত্রিকাওয়ালারা মিডিয়া হাউসগুলো টেলিভিশন চ্যানেলগুলো অনেক আর্থিক বেনিফিট পায় কর্পোরেট গ্রুপগুলোর কাছ থেকে। তা এত রকমের ফোনের মডেল আমরা দেখছি, ক্রিপ্টো ফোন নামে কোনো একটা ফোনের কখনো নাম শুনেছেন? ক্রিপ্টো ফোন, এটা একটা ব্র্যান্ড নেমই প্রায় বলছি, কারণ আমার বলতে একটু কম বেশি হতে পারে, একটা ব্র্যান্ড নেম, জার্মান একটা ফোন, জার্মান একটা কোম্পানি একটা ফোন। এই ফোন আপনার যাবতীয় সার্ভেলেন্সকে মোটের উপর আপনার ঠেকাতে পারে, আপনি যখন ক্রিপ্টোফোন এবং আমি ক্রিপ্টোফোন দুজনেই ক্রিপ্টোফোন নিয়ে আলাপ করবো, উইদিন ক্রিপ্টোফোনস যখন আলাপ হবে, তখন একটা এন্ড টু এন্ড মানে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত এনক্রিপশন তৈরি হবে, একটা টানেল তৈরি হবে আপনার আমার যোগাযোগে, শাকিলের সঙ্গে আমার, যে যোগাযোগের গোটা পথটুকু আপনার হাবি জাবি জিনিস দিয়ে মোড়ানো থাকবে। এই টানেলের বাইরে থেকে এই টানেলের ভেতরে কী আছে সেটা পড়া যাবে না, দেখা যাবে না, দেখা যাবে এক টানেল একটা তৈরি হয়েছে ওখানে। সাইলেন্ট ফোনও আছে, হ্যাঁ, এটা আমেরিকান ফোন, ফিল জিমারম্যান সম্ভবত কোম্পানির মালিক। সাইলেন্ট ফোন, সাইলেন্ট ফোনের নাম আমাদের আমাদের পত্রপত্রিকায় টেলিভিশনে বা প্রযুক্তিওয়ালাদের কাছে কখনো দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না। স্লিপার ফোন কি ঠিক অ্যাকচুয়ালি? আচ্ছা, আচ্ছা, এই যে ক্রিপ্টোফোনেরই কোনো একটা আইডিয়াটা, বেসিক্যালি ক্রিপ্টোফোনের, যেখানে আপনি যোগাযোগ যখন করবেন, জুলিয়ান অ্যাসাঞ্জ যখন ফোনে যোগাযোগ করেন তার উইকিলিক্সের অন্য কারোর সঙ্গে, তখন কীভাবে করেন? ক্রিপ্টোফোন ইউজ করেন, জার্মান ক্রিপ্টোফোনটা ইউজ করেন। আচ্ছা, এই ধরনের আমি একটি ছোট্ট উদাহরণ দিলাম, এই ধরনের সফটওয়্যার বা হার্ডওয়্যারের আপনার আলাপ আপনি আমাদের প্রযুক্তি পাতাগুলোতে দেখবেন না। বলেন প্রশ্ন। আপনার নামটা আবার বলেন না। সাইমন। আমরা আলোচনা থেকে দেখতেছি যে একটা সম্প্রদায়, অর্থাৎ আমাদেরই মতো একটা সম্প্রদায় আমাদের নজরবন্দি করে রাখার একটা প্রক্রিয়া চলছে, মানে নজরবন্দি করে রাখছে, আর আমরা যোগাযোগ করছি এটার উপর তাদের একটা সার্বক্ষণিক মানে নজরদারি আছে। আমার কথা হলো, যারা এই কমিউনিটিতে আছে, যারা এই যে নজরদারি করছে, হ্যাঁ, তারা তো আমাদের মতো একটা মানুষ, অথরিটি, হ্যাঁ, অথরিটি, তাদের একটা ব্যক্তিগত জীবন আছে, তারা যখন যোগাযোগ করে তখন কি ইনক্রিপ্টেড মানে ইনক্রিপ্টেড সফটওয়্যার ইউজ করে কিনা, বা গ্রেট কোশ্চেন, যদি না ইউজ করে তাহলে কেন মজার প্রকাশ করতেছে না? বলে বেশি মজার প্রশ্ন, কি প্রকাশ করছে না? লাস্টে কি বললেন? ভিতরের কথা, স্নোডেনের মতো অন্যরা কেন প্রকাশ করছে না? প্রকাশ করতে গেলে জীবনের ঝুঁকি আছে, চাকরির ঝুঁকি আছে, তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে, কারণ তারা তো যোগাযোগ করছে। স্নোডেন নামে একটা মুভি তৈরি হয়েছে, আপনারা দেখেছেন? টার্মিনাল নামে একটা মুভি তৈরি হয়েছে স্নোডেনকে নিয়ে, সেটা আপনারা দেখেছেন? আমরা কয়েকটা মুভি ঝটপট দেখবো একটু। টার্মিনাল মানে স্নোডেনকে মস্কোতে বিমানবন্দরের টার্মিনালে 2-3 মাস আটকে থাকতে হয়েছিল, রাজনৈতিক আশ্রয়ের অনুমোদন রাশিয়া না করা পর্যন্ত, বিনা পাসপোর্টে। তার পাসপোর্ট জব্দ করে ফেলেছিল মার্কিন যুক্তরাষ্ট্র সরকার, যে সে পাসপোর্টবিহীন মানুষ, যে কারণে সে ওখান থেকে বেরোতেও পারছিল না, রাশিয়ার ভিতরে ঢুকতেও পারছিল না। ওইটা নিয়ে হচ্ছে টার্মিনাল মুভিটা। আপনি সাইমনের প্রশ্নটা মজার, যে ইন্টেলিজেন্স কমিউনিটির ভেতরের লোকেরা কি নিজেদের মধ্যে যখন যোগাযোগ করে ব্যক্তিগত জীবনে, তখন কি তারা এনক্রিপ্টেড যোগাযোগ পদ্ধতিতে যোগাযোগ করতে পারেন বা করেন? তারা ক্ষতিগ্রস্ত নিজেরা হন কি না? দেখেন, এটা আমলা হওয়ার, সরকারি চাকুরিজীবী হওয়ার, কিংবা এমনকি অনেক ক্ষেত্রে কর্পোরেট চাকুরিজীবী হওয়ার, কর্পোরেট আমলা হওয়ার একটা ট্র্যাজেডি, যে আপনি যা কিছু করেন, করতে বাধ্য হন উপর মহলের সিদ্ধান্ত অনুসারে, তার সবই আপনার ভালো লাগে না, বা তার সবই আপনার নিজের জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য, আপনার পাড়া প্রতিবেশী বা সমাজের জন্য, আপনার কমের জন্য, কমিউনিটির জন্য মঙ্গলজনক হয় না, তবু আপনি করতে বাধ্য হন। এরকম অনেক কাজ আপনাকে করতে হয়। যারা ক্রস ফায়ারের দায়িত্বে থাকেন, কিংবা যে সমস্ত পুলিশ কর্মকর্তা, এই যে বন্দুকযুদ্ধ, ক্রস ফায়ার, এনকাউন্টার, নানান ধরনের নামে অন্য মানুষকে খুন করে ফেলার কাজে সরকারি চাকুরিতে নিয়োজিত, তাদের সবাই যে এটা খুব আনন্দ সহকারে করেন তা নাও হতে পারে। এটা আমলা হওয়ার, অন্যের ইচ্ছায় চাকুরি করার, চাকরগিরি করার হচ্ছে যে আপনার ট্র্যাজেডি, সেটা তো আছেই। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, ভদ্রলোকের নাম কি? সিআইএর পরিচালক, সিআইএ প্রধান, এই এখন যিনি সিআই প্রধান আছেন সম্ভবত তার আগের সিআই প্রধান, যা ভদ্রলোকের নামটা মাথায় আসছে না, আপনারা নেট সার্চ করলে পাবেন। এই ভদ্রলোক এর সঙ্গে কীভাবে বলবো, এফবিআইয়ের কাছে একজন ভদ্রমহিলা একটা কমপ্লেইন করে আমেরিকাতে যে সেই ভদ্রমহিলাকে অন্য আরেকজন কেউ বেনামে ইমেইল করে মানসিকভাবে হ্যারাসমেন্ট করছে, উত্তক্ত করছে বা নানান রকমের নানান কিছু করছে, তার ভালো লাগছে না, তিনি এটার অবসান চান। এই মর্মে উনি এফবিআইয়ের কাছে নালিশ করেন, এফবিআই তদন্ত শুরু করে। তদন্ত করতে করতে আরেকজন ভদ্রমহিলার খবর এফবিআই পান এবং তাদের ধারণা হয় যে ওই ভদ্রমহিলাই বেনামে এই রকমের ইমেল যোগাযোগের মাধ্যমে আরেকজনকে হ্যারাস করছেন বা পারস্পরিক একটা কিছু রেষারেষি মুশকিল চলছে। এই দ্বিতীয় যে ভদ্রমহিলা উনি হচ্ছেন আমাদের সিআইএ পরিচালকের, এই ভদ্রলোক, এই পরিচালক উনি কিন্তু ফাইভ স্টার জেনারেল আমেরিকান সেনাবাহিনীর এবং আফগানিস্তানে সম্ভবত আমেরিকান গোটা অপারেশনের হেড ছিলেন। সেখান থেকে ফেরত আসার পরে তাকে বলতে গেলে আরও বড় দায়িত্ব দিয়ে সিআইএর প্রধান নিযুক্ত করা হয়। তো এই দ্বিতীয় ভদ্রমহিলা উনিও সামরিক বাহিনীর অফিসার, সম্ভবত একজন মেজর, এবং তিনি সিআইএ চিফের জীবনী রচনা করছিলেন। সেই সূত্রে সিআইএ চিফের সঙ্গে তার যোগাযোগ সেগুলো ছিল। এই তিনজনের মধ্যে আন্তঃব্যক্তিক যোগাযোগ এবং সম্পর্কগত নানান ধরনের কিছু টানাপোড়েন সেগুলো ছিল। এফবিআই ওই তদন্ত, ওই ভদ্রমহিলার নালিশ অনুসারে তদন্ত করতে করতে এই সিআইএ চিফের ইমেল অ্যাকাউন্ট, জিমেইল অ্যাকাউন্ট, গুগলের যেটা জিমেইল অ্যাকাউন্ট দেখতে চায়। সেটা তারা সিআইএ চিফকে এফবিআই গিয়ে বলেনি, কারণ বললে পারে তিনি যদি নানান কিছু মুছে টুছে দেন বা এটা সেটা হয় বা এটা, তারা গুগলের কাছে চায় যেভাবেই হোক, নিজেরা তদন্তের জন্য হোক বা আদালতের গোপন আদালতের মাধ্যমে হোক, তারা চান এবং গুগল আইনগতভাবে সিআইএ চিফের জিমেল অ্যাকাউন্টের গোটা ভাণ্ডার এফবিআইয়ের কাছে দিয়ে যেতে বাধ্য হয়। পরিণামে এই ভদ্রলোকের চাকরিটা যায় সিআইএ প্রধানের। কলঙ্ক টলঙ্ক কেলেঙ্কারি এগুলো তো আপনার আপেক্ষিক টার্ম, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার নানান কিছু ওইসব সম্পর্ক সূত্র ধরে নানান কিছু ধরে মানে তার বিরুদ্ধে অভিযোগ আসে যে তিনি মার্কিন সেনাবাহিনীর পেশাগত তার জানা অনেক রকমের তথ্য যেগুলো ওই মেজর ভদ্রমহিলার কাছে দেওয়ার কথা না এগুলো উনি শেয়ার করেছেন, চাকরিটাই চলে যায়। মানে সিআইএ চিফ নিজে যে ইমেল ব্যবহার করছিলেন ইট ওয়াজ নট এনক্রিপ্টেড। তাহলে দেখেন যে এই জিমেইল অ্যাকাউন্ট তার ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট, এটা তার অফিসিয়াল ইমেল অ্যাকাউন্ট না। পৃথিবীর প্রায় কোনো ইমেল অ্যাকাউন্টের ন্যূনতম কোনো নিরাপত্তা আলটিমেটলি নাই। যারা সার্ভিসগুলো প্রোভাইড করেন, ইয়াহু বা জিমেইল এদের মতো যারা ইমেল সার্ভিস প্রোভাইডার্স, তাদের কাছে উপযুক্ত আদালত, উপযুক্ত কর্তৃপক্ষ উপযুক্ত পদ্ধতিতে তথ্য চাইলে তারা দিতে বাধ্য হন এবং তারা বেশিরভাগ সময় তাদের ক্লায়েন্টকে জানান না যে তার তথ্য তারা পুলিশকে বা তদন্তকারী কর্তৃপক্ষকে বা আদালতকে দিতে বাধ্য হয়েছেন, এটা জানানো না অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে জানাতে বাধ্য হন আরও কিছু আইনের পরিপ্রেক্ষিতে। তো এই হচ্ছে আমাদের কমিউনিকেশনের যে বিপন্নতা, আমাদের যোগাযোগ সংক্রান্ত যে ভালনারেবিলিটি সেটার মাত্রা এত দূর। আরও আলাপ করা যাবে এটা নিয়ে পরে। স্যামন বলেন। হারুন, আমরা বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি যে আমরা ফেসবুক যখন চালাচ্ছি হঠাৎ করে নির্দিষ্ট একটা অ্যাপ চলে এসেছে বা কিছু বিশেষ কিছু একটা, যে আপনার লাইফ পার্টনার কেমন হবে সেটা দেখতে যদি চান তাহলে ক্লিক করেন। এই ক্লিক করলে একটা পর্যায়ে আসে যে এই যথাযথ কর্তৃপক্ষ আপনার ফেসবুকের সমস্ত ফটো বা আপনার ফেসবুকে ফেসবুক সম্বন্ধীয় যে তথ্যটা সেটা তাদের কাছে চলে যাবে। এটা কি এমন কোনো পক্ষ যে যারা এই, এটা যে কোনো পক্ষই হতে পারে, এটা আপনি আপনার ট্রাস্টেড না এরকম যে কোনো লিঙ্ক, যে কোনো লিঙ্ক আপনি যদি ক্লিক করেন আপনি খুবই ঝুঁকিতে থাকেন। গোটা ইন্টারনেটে, ইমেইলে হোক, ফেসবুকের ভেতরে হোক, অন্যত্র হোক, আপনার ট্রাস্টেড না, আপনার পরিচিত না, আপনি বিশ্বাস করেন না, এরকম যে কোনো লিঙ্কে ক্লিক করা মুশকিলের। এটা এজেন্সিও করতে পারে, এটা হ্যাকাররা করতে পারে, হ্যাকারদের মধ্যেও সামরিক বাহিনীগুলোর লোক আছেন। অনেক হ্যাকারকে সিআইএ এবং অন্যেরা বেতন দিয়ে রাখে, বিপুল পরিমাণে বেতন দিয়ে রাখে কম্পিউটার জিনিয়াসদেরকে। জুলিয়ান অ্যাসাঞ্জ অর্ধেক পড়াশোনা করতে করতেই ইউনিভার্সিটি ছেড়ে চলে যান, তার একটা কারণ হলো যে তার সঙ্গে অন্য যারা কম্পিউটারের ক্ষেত্রে ব্রিলিয়ান্ট কাছাকাছি বন্ধুরা সহপাঠীরা ছিলেন, তাদের অনেকে সিআইএতে যোগ দিচ্ছিলেন। এটা জুলিয়ানের জন্য একটা চ্যালেঞ্জ ছিল যে আমি যদি আরও 3 বছর দেরি করি তাহলে ইন্টারনেট আরও অনেকখানি হাতছাড়া হয়ে যাবে। যাই হোক, তো এটা যে কোনো কেউই হতে পারে, এটা উপযুক্ত কারিগরি জ্ঞান যার আছে এবং অনেক ক্ষেত্রে উপযুক্ত হার্ডওয়্যারগত সাপোর্ট যাদের আছে তারা এগুলো করতে পারবে। এখন বলেন, বলছিলাম যে আপনার পড়া দুটো, মানে লেখা দুটো পড়ে আমি একটা জিনিস পাইছি, সেটা হচ্ছে যে আপনি খুব মানে মানবতার সহিত সব মানুষকে দেখার চেষ্টা করছেন। সেটা যা হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে সম্প্রতি গাইবান্ধার সুন্দরগঞ্জে এক এমপিকে লিটন ওনাকে খুন করা হয় আর কি। তো পরবর্তীতে ওখানে ওই এলাকাটা যেহেতু জামাত শিবিরের এলাকা হিসেবে প্রসিদ্ধ এলাকা, তো যা হোক আওয়ামী লীগের নেতা সহ জামাত শিবিরের অনেককেই গ্রেপ্তার করা হয়। তো পরবর্তীতে গোয়েন্দা সংস্থারা গোয়েন্দাগিরি করে যেটা পাইল যে প্রাক্তন একজন এমপি ওনার ইচ্ছা ইঙ্গিতে বা ওনার মাধ্যমে, মানে উনি সহযোগিতা করছেন বা উনি নির্দেশ দিয়েছেন, যার কারণে ওই খুনটা হয়। আচ্ছা, এই যে তথ্যটা বের হয়ে আসলো, এইটা কিন্তু ওই যে গোয়েন্দাগিরি যেটা আমাদের করছে সবসময় তারই একটা ফসল পাচ্ছে, যে 40 জন বা 44 জনকে ধরা হয়েছিল, সরকার চাইলে মানে ওই লোকগুলো কিন্তু একটা হ্যারাসমেন্টের শিকার হয়েছিল, কিন্তু প্রকৃত দোষীটি কিন্তু এটার মাধ্যমে শনাক্ত করা গেল। আপনি এই বিষয়টা কীভাবে দেখেন? মানে আপনি বলতে চাচ্ছেন যে নজরদারি বা আপনার অন্যের তথ্য, অন্যের যোগাযোগের ভেতরে ঢুকে পড়া বাইরে থেকে, এটা পুলিশ কর্তৃপক্ষ যদি করেন বা সরকারি উপযুক্ত ভালো কর্তৃপক্ষ যদি করেন তাহলে পরে সেটা আমাদের কাজে লাগতে পারে, তাই তো? বিষয়টা সেভাবে নেব না। যে বিষয়গুলো মানুষের জন্য ক্ষতিকর এবং মানুষ করছে, নর্মালি একজন সাধারণ মানুষকে, একজন ভিন্ন মতের মানুষকে মেরে ফেলা, খুন করা, এটা খারাপ। কিন্তু যে মানুষগুলো করছে, আমি অবভিয়াসলি যে মানুষগুলো একজন নিরীহ মানুষকে মারছে তাকে আমি খারাপই বলবো, আপনি এটাতে ভিন্ন মত প্রকাশ করতে পারেন, কিন্তু আমি ওই মানুষগুলো খারাপ মানুষ বলবো। যে মানুষগুলো সমাজের খারাপ করছে, খারাপ মানুষ বলবেন না ওই কাজটাকে, খারাপ কাজটাকে খারাপ করবে। আচ্ছা আচ্ছা, যে মানুষগুলো সমাজের ধ্বংসাত্মক কাজ, খারাপ কাজগুলো করছে, সেই ক্ষেত্রে যদি এই প্রযুক্তি ব্যবহার করা হয়, এই নজরদারির ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটাকে আপনি কীভাবে দেখবেন? আমি কীভাবে দেখব সেটা বলা কঠিন, অনেকভাবেই দেখব, কিন্তু আপাতত একটা দিক বলি যে আমি আগের 2 দিন বলেছি যে ক্রাইম করার ক্ষমতা, বড় ক্রাইম করার ক্ষমতা সিস্টেমের সঙ্গে যারা জড়িত, সিস্টেমের ছত্রছায়ায় যারা থাকেন তাদেরই বেশি। সুন্দরগঞ্জের এই এমপি হত্যার ক্ষেত্রেও আমরা দেখলাম যে মোটের উপর পাওয়ারফুল লোকজনই এই ক্রাইমের সঙ্গে সম্ভবত জড়িত বলে মনে হচ্ছে। আচ্ছা, এই সম্ভবতটা নিয়ে একটু ফিরব বা এখনই বলে নিই, তদন্ত চলছে, চলুক, আরও চলুক। যদি এমন হতো, যদি এরকম হতো যে পুলিশ কী কী তথ্য পেয়েছেন সেগুলো সমস্তটাই পুলিশের ওয়েবসাইটে আমাদের সামনে দিয়ে দেওয়া হতো, তাহলে আমরা যাচাই করে দেখতে পারতাম যে পুলিশ যা বলছে সেটা ঠিক কথা বলছে কিনা। কমিউনিকেশন প্রযুক্তির সঙ্গে মিলিয়ে জার্নালিজমকে দেখার একটা চোখ অ্যাসাঞ্জ দিচ্ছেন, বলছেন যে সায়েন্টিফিক জার্নালিজম করার সুযোগ এসছে এখন, ওনার ভাষায় এটা সায়েন্টিফিক জার্নালিজম। সায়েন্টিফিক জার্নালিজম কি? ন্যাচারাল সায়েন্স এর একজন রিসার্চার, ধরেন পদার্থবিজ্ঞানী, উনি যখন কোনো একটা গবেষণা করে একটা গবেষণাপত্র কোথাও কোনো গবেষণা পত্রিকায় জমা দেন, সাপোজ নেচার পত্রিকায় ছাপার জন্য আমি একটা, আমি একজন বিজ্ঞানী, আমি একটা লেখা জমা দিয়েছি, তখন আমি কী করব? আমার গবেষণা যে সমস্ত তথ্যের উপরে দাঁড়িয়ে আছে, যে সমস্ত র মেটেরিয়ালের উপরে, সেই র মেটেরিয়ালগুলোও কিন্তু আমি নেচার পত্রিকা আমাকে জমা দিতে হবে, যে এই হচ্ছে আমার কালেক্টেড ডেটা, এই ডেটাগুলোর উপরে দাঁড়িয়ে আমার এই এই কারণে এরকম এরকম মনে হচ্ছে। আমরা দৈনিক পত্রিকাতে যে রিপোর্টগুলো দেখি সেই রিপোর্টগুলোর নিউজ সোর্স কীরকম, এটা আর একটা ফাইন ইনভেস্টিগেশন হতে পারে। দেখবেন বেশিরভাগ নিউজ সোর্স, আমি গড়ে বলে দিচ্ছি, একদম বেশিরভাগ, প্রায় সমস্ত নিউজ সোর্সই প্রায় কোনো না কোনো অথরিটি, এটা দমকল অথরিটি, এটা হাসপাতাল অথরিটি, এটা পুলিশ কর্তৃপক্ষ, এটা কোর্ট কর্তৃপক্ষ, তদন্তকারী কর্তৃপক্ষ, এটা কোনো প্রেস কনফারেন্স করেছে কোনো বিরাট বিগ বিজনেস তারা, কিংবা কোনো রাজনৈতিক দল, নানান ধরনের কর্তৃপক্ষ ওরা বলেছেন। পার্টিকুলারলি টেলিভিশন নিউজ খুললে তো দেখবেন শুধু বড় বড় নানান ধরনের হুজুরেরা কোথায় কী বলেছেন। হুজুর কথাটা আমি এলিটের বাংলা করছি, এলিট শব্দের বাংলা হিসেবে বলছি, মহাজন হুজুর, হ্যাঁ, নানান টাইপের হুজুর, ধর্ম অর্থে বলছি না, ধর্মীয় হুজুরদেরকে কটাক্ষ করার জন্যও বলছি না, আমরাও প্রফেসররাও হুজুর, সায়েন্টিস্টরাও আমাদের সমাজের হুজুর, বড় হুজুরদের কথাতেই আমাদের চলতে হয়, আমাদের জ্ঞান বিজ্ঞান তাদের উপর ডিপেন্ড করে। তো যান, আমাকে বলতে হবে না। তো আপনারা যাওয়া আসা নিজে নিজেই করেন, বলার দরকার নেই, এটা নিজের দায়িত্বে যান আসেন, হাজিরাটুকু না নিলে আমার, আমি গত বছর হাজিরা নিইনি আগের ব্যাচগুলোতে, তারপরে আমাকে নানান ধরনের যন্ত্রণার মধ্যে পড়তে হলো, হ্যাঁ, তো যে কারণে নিতে বাধ্য হচ্ছি। আর ক্লাস তো আসলে আলটিমেটলি যাই বলেন না কেন, জোর করে হাজির, আচ্ছা থাকে ওইটা নিয়ে আপনারা লিখবেন, তখন আমিও লিখব, থাক আমরা অন্য যোগাযোগে সেটা দেখব। আচ্ছা, তো যত রকমের সোর্স দেখবেন এগুলো সবই হচ্ছে বিভিন্ন রকম অথরিটিজের সোর্স। অথরিটিজ হলেন আমাদের সংবাদের উৎস, অমুকে বলেছেন, তমুকে বলেছেন, তমুকে বলেছেন, এবং এদের মধ্যে একটা বিরাট অংশ হলো গায়েবী সোর্স, এদের নাম ধাম বলা হয় না, ভেতরকার সরকার মহলের অমুক মন্ত্রণালয়ের একজন নাম প্রকাশ না করার স্বার্থে এরকম বলেছেন, কিংবা আরও নানান রকমের, পুলিশ জানতে পেরেছে, কী জানতে পেরেছে, সেই তথ্যের সেটটা আমি কেন পত্রিকার অনলাইনে পাব না। ধরেন জুলিয়ান অ্যাসাঞ্জ 2008 সালে 7 সম্ভবত 6 সালে উনি নিউ মিডিয়া অ্যাওয়ার্ড পান জার্নালিজমের জন্য, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অ্যাওয়ার্ড, সম্ভবত 2006 সালে, 6 কি 7 সালে, সেটা ছিল কেনিয়া নিয়ে অ্যাসাঞ্জের একটা রিপোর্ট, উইকিলিক্সে প্রকাশিত অ্যাসাঞ্জের লেখা একটা রিপোর্ট কেনিয়ার ইলেকশন এবং নানান কিছু দুর্নীতিগুলো নিয়ে। ওই রিপোর্ট এবং কেনিয়া নিয়ে ওদের নানান ধরনের তথ্য উন্মোচন করার ফলে কেনিয়ার গোটা ইলেকশন একেবারে আপসেট হয়ে যায়, সবাই যেটা জানতো ইলেকশনের ফলাফল হবে সেটা একেবারেই উল্টে যায়, যাক সেটা অন্য কথা। তো ওই রিপোর্টে যে সমস্ত তথ্যের কথা অ্যাসাঞ্জ লিখছেন উনি কিন্তু বলছেন না এগুলো জানা গেছে, শোনা গেছে, গোপন সূত্রে পাওয়া গেছে, এগুলো বলছেন না, যে তথ্যের কথা বলছেন আপনি অনলাইনে রিপোর্টের ওই বাক্যের উপরে ক্লিক করলে ওই ডেটাবেসটা খুলে যাবে, ফুল ডেটাবেসটা, যে কী তথ্যের উপর দাঁড়িয়ে আমি এগুলো বলছি জার্নালিস্ট হিসেবে বা প্রকাশক একটি পাবলিশার হিসেবে বলছি। তো আমরা যদি সরকারের তথ্যগত দাবি যেগুলো সেগুলো বা বিভিন্ন কর্তৃপক্ষের সেগুলো তথ্যগুলো যদি আমরা পুরো সেট পেতাম তাহলে আমরা যাচাই করে দেখতে পারতাম যে কতটুকু মঙ্গল আমাদের জন্য হয়েছে অথবা হয়নি। আমি বলেছি আমিও ছোট্ট একটা কর্তৃপক্ষ এই ক্লাসরুমে সেই ভূমিকায় অভিনয় করছি, ঠিক না, আমরা সবাই কোনো না কোনো স্তরে কর্তৃপক্ষ, আমরা সবাই কোনো না কোনো স্তরে আবার গোলাম। আচ্ছা, আমি সেদিন বলছিলাম যে এখানে যদি একটা সিসি ক্যামেরা থাকতো সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাহলে আমরা এই কর্তৃপক্ষরা মানে টিচাররা প্রফেসর্সরা তারা কীভাবে ক্লাস নিচ্ছেন সেটা গোটা নেশন দেখতে পারত। এখন কি হচ্ছে, আপনার শিক্ষকতার মান নিয়ে অন্ধকারের মধ্যে যত রকম কথা বলা যায় আমরা বলে যাচ্ছি কখনো কখনো, এবং এ ওর নামে, সে তার নামে, অমুকে ঠিক মতো ক্লাস নেয় না, অমুকে ঠিক মতো ওইটা করে না, সেটা করে না, যার যার পছন্দের কর্তৃপক্ষ তাদেরকে নিয়ে আমরা প্রশংসা নিন্দা সেগুলো করে যাচ্ছি। কিন্তু যদি আমরা ট্রান্সপারেন্ট টেকনোলজি এখানে ইউজ করতে পারতাম, বিশ্ববিদ্যালয়ের কে টিচার হবেন এটা নিয়ে ওখানে একটা ভাইস চ্যান্সেলারের অফিসে একটা ইন্টারভিউ হয়, যদি ইন্টারভিউটা আপনার লাইভ টেলিকাস্ট হতো, ভাইস চ্যান্সেলার অফিসের বাইরে যদি একটা বিরাট পর্দার মধ্যে ওটা লাইভ সম্প্রচার হতে থাকতো, যার ইচ্ছা সে যদি দেখতে পারতো, এটা যদি অনলাইনে থাকতো, তাহলে আপনার অগ্রহণযোগ্য বা অনুচিত কাজ করা অনেক কঠিন হয়ে যায়। মানুষকে বিরাট মারামারি ধরাধরি করা লাগে না, আমি খারাপ কাজ করেছি এটা সবার আগে টের পাই কিন্তু আমি, এটা মানুষের ইনবিল্ট মেকানিজম, এখান থেকে বাঁচার উপায় কারোরই নাই। আমাদের আত্মা প্রতি মুহূর্তেই জানে যে আমি এটা ঠিক করেছি নাকি ঠিক করিনি, এটা হচ্ছে এক। তা যখন আমি জানবো যে আমার এই অনুচিত বা উচিত কাজটা অন্যেরাও দেখছেন, তখন সেটা আমার জন্য করা খুবই কঠিন, প্রায় অসম্ভব। তাহলে প্রযুক্তিকে আমরা এরকম আরও অনেক দিক থেকে দেখতে পারি। নজরদারি করাটা যদি কাজের হয়, তাহলে আমরা সবাইকেই নজরদারি করি না, ট্রান্সপারেন্টলি নজরদারি হোক, যে প্রত্যেকের সমস্ত রকমের যোগাযোগ ট্রান্সপারেন্ট থাকবে। তিনি সরকারি কর্মকর্তাই হন, সেনাবাহিনীর মানুষ হন, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হন, একটা রিক্সাওয়ালা হন, যেই হন, প্রত্যেকের সমস্ত ফোন কল উইল বি ওপেন টু এভরিবডি ইন দ্য ওয়ার্ল্ড। যদি হয় তাহলে পরে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের অপ্রধানমন্ত্রী, আমাদের নানান ধরনের নেতা, আমাদের নানান ধরনের আমলা, প্রফেসর্স, এদের পক্ষে এদের সবার ফোন কল যদি লাইভ খোলা থাকতো, আমারও যদি থাকতো, মনে করেন যদি নজরদারি বা এটা যদি কাজেই লাগে, তাহলে আমি এটাকে এই মাত্রায় পর্যন্ত কাজে লাগাতে চাই। ছোটো একটা গ্রুপ, তারা তদন্তকারী গ্রুপ কিংবা ছোটো একটা এজেন্সি, 16 কোটি মানুষের তুলনায় যে কোনো কিছুই ছোটো, এই ছোটো একটা কোনো গ্রুপ, তারা তাদের নিজেদের বিবেচনা অনুসারে, সেই বিবেচনার পেছনে কোনো মোটিভ থাকুক বা না থাকুক, সৎ থাকুক, অসৎ উদ্দেশ্য থাকুক, যাই থাকুক, তাদের বিবেচনা অনুসারে তারা নজরদারি করবেন নির্দিষ্ট কিছু লোককে, তখন পদ্ধতিগতভাবেই নয় ছয় করার সুযোগ তৈরি হবে। আমি বলছি না যে প্রত্যেকে সেটা করবেন বা করেন, মোটেই তা না, কিন্তু সুযোগটা তৈরি হবে, ট্রান্সপারেন্ট থাকবে না। পার্সোনাল লাইফ যদি ট্রান্সপারেন্ট হয়ে যায়, তাহলে যাবতীয় অথরিটিজের লাইফও ট্রান্সপারেন্ট হোক। আর যদি প্রাইভেসি গুরুত্বপূর্ণ হয়, গতদিন আমরা বলেছি প্রাইভেসি ইন্ডিভিজুয়ালের জন্য গুরুত্বপূর্ণ, ইন্ডিভিজুয়াল দুর্বল, ইন্ডিভিজুয়াল তুলনামূলক একা, ইন্ডিভিজুয়ালের বন্দুক নাই, ট্যাঙ্ক নাই, ইন্ডিভিজুয়াল আপনার 600 কোটি টাকার বাজেট প্রণয়নের ক্ষমতা রাখে না, 16 কোটি মানুষ কেমন করে সামনের বছর তাদের দ্বারা আর্থিকভাবে পরিচালিত হবে, এটা একটা লোক কিংবা একটা মন্ত্রণালয়, 16 জন লোক মিলে ঠিক করছেন, এই ক্ষমতা আমাদের নাই, ইন্ডিভিজুয়ালদের নাই। যারা অথরিটিজ ইন্ডিভিজুয়াল না, তাদের কথা বলছি আমি, তাদের প্রোটেকশন দরকার, কিন্তু বড় বড় অথরিটিজের ট্রান্সপারেন্সি দরকার, তারা কী করছেন সেটা আমাদের দেখতে পারা দরকার, এবং সেটা আমরা আমাদের ক্লাসরুম থেকেই শুরু করতে পারা উচিত, যখন যেহেতু আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি। আমার অডিও রেকর্ড খানিকটা তাই তো, এটা আমার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ, আমি অনেক ভালো টিচার না, মোটেই না, ভালো টিচার কাদেরকে বলে, এটা এই জ্ঞান আমার আছে, খানিকটা আছে, এই বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শিক্ষকতা করতেন এই বাংলা বিভাগে, খুব বেশি দিন না, আপনি গুনলে পারে খুব বিরাট 500 বছর আগে না, 30, 40, 50, 60 বছর আগে, 70 বছর আগে। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন, আমিও বিশ্ববিদ্যালয়ের টিচার, পার্থক্য করার মতো হুঁশ আমার থাকে। সুনীতি কুমার চট্টোপাধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিচার, দীনেশচন্দ্র সেন বিশ্ববিদ্যালয়ের টিচারই ছিলেন না, পাননি। আমাদের এখানে হবিবুর রহমান হলের যে হবিবুর রহমান সাহেব, কেমব্রিজ থেকে ওনার সায়েন্সে আপনার ট্রাইপোস ডিগ্রি নেওয়া ছিল, 3 বিষয়ে এমএ ডিগ্রি নেওয়া, ওই যুগে অত্যন্ত বিরল একটা ঘটনা বলে বিবেচিত হতো আপনার মেরিটের দিক থেকে। উনি প্রফেসর হয়ে মারা যেতে পারেননি, রিডার হিসেবে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে, তাকে অনেক আগেই বিশ্ববিদ্যালয়ে একটা প্রমোশন দিতে পারত, এবং তাকে প্রমোশন না দেওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য আমার কাছে আছে, ব্যক্তিগত গোপন তথ্য না, বইয়ে ছাপানো তথ্য, অন্যেরা বলছেন, অন্তত ইশারা পাচ্ছি যে ওখানেও ওই টিচার্স পলিটিক্স ভাইস চ্যান্সেলার পছন্দ করেন কি করেন না, অন্যরা পছন্দ করে কি করে না, এই সমস্ত ঠেলাঠেলি ছিল হবিবুর রহমান সাহেবকে আপনার প্রফেসর না বানানোর ক্ষেত্রে। এরকম অনেক আছে। হ্যাঁ, আমি খুবই সাধারণ মানের একজন বিশ্ববিদ্যালয়ের টিচার, কিন্তু আমার যেটা দায়, আমার যেটা তাড়না, সেটা হলো যে বিশ্ববিদ্যালয়ে মাস্টারি করার মতো মিনিমাম যোগ্যতাটুকু যেন আমি বজায় রাখতে পারি। মিনিমাম যে আমার চাকরিটা থাকা উচিত না চাকরিটা থাকা উচিত না, আমি ওই জায়গাটা থেকে ভাবতে চাই শুধু, এর বেশি না। এর বেশি ভাবা সম্ভবই না আসলে, সম্ভবত কারো পক্ষেই না, আমার পক্ষে তো অবশ্যই না। তো এই হচ্ছে এখন আপনার আলাপ। আচ্ছা, এবার আমরা আমাদের টেক্সটের মধ্যে একটু চলে আসি, টেক্সটের ভিতরেই আমরা আছি, তো আরও একটু চলে আসি। আপনারা যে টেক্সট দুটো পড়েছেন সেগুলো নিয়ে একটু কথা বলেন, কি কোনো মুশকিল হলো কি না, কিংবা যা আপনাদের বলতে ইচ্ছা করে একটু বলেন। হ্যাঁ, এখন বলেন। আমরা আসলে যে আপনার কথা ধরে যদি বলি যে প্রতিটা ক্লিকেই রেকর্ড হচ্ছে বা সবসময় আমরা নজরদারির মধ্যে আসি, এই বিষয়গুলো যেমন জানতে পারছি, ঠিক একইভাবে কিছু প্রতিষ্ঠান আছে যারা আমাদের তথ্যগুলোকে তারা আমাদের মতো করে রাখতে চায়, সেটা কাউকে জানাতে চায় না। সেই ধরনের তথ্য আপনি দিচ্ছেন, এখানে আছে পেয়েছি, সেই ধরনের সাইটগুলোর কথা বলেছেন, এগুলো অনেক আরও অনেক কিছু আমরা আপনারা যে কেউ এর চাইতে অনেক বেশি করে নিজেরা দেখতে পারবেন নেটে, এবং সেটা পারলেই আরও বেশি ভালো হবে, এই টেক্সটের ভেতরে থেকে গেলে ভালো হবে না। বলেন এখন। আর কেউ পানি খেতে চাইলে এই গ্লাস জগ ব্যবহার করেন, কিন্তু এটা প্যাটেন্ট করা না, এই গ্লাস এবং জগ আমরা শেয়ার করতে পারি। বলেন তো। হ্যাঁ, এই বিষয়গুলো অনেক ভালো ছিল, ভালো লাগছে। কোনো মুশকিল লাগেনি কোথাও, কোনো কথা, কোনো তথ্য, কোনো খটকা, কোনো অসঙ্গতি? ঠিক ওইভাবে লাগেনি আমার কাছে। যেমন একটা সংস্থা, সে জনগণের খবর খবর মানুষের সংস্থার কাছে দিতে যাচ্ছে না, কিন্তু সে যে ওটা কন্টিনিউ করবে সেটা পারছে না, মান জনস্বার্থের কারণে নিজেই নিজেই গড়িয়ে যাচ্ছে, বন্ধ করে দিতে হচ্ছে। তো সব মিলে কোনো কিছু। আচ্ছা, আমাকে বলেন তো উইকিলিক্সের বেসিক ব্যাপারটা কী, উইকিলিক্স আসলে কী করে? স্বাধীন গণমাধ্যম তো প্রথম আলোও বলে, পার্থক্য কী? অনুসন্ধানী সাংবাদিকতা তো আগেও ছিল, আরও অনেক রকমও আছে, আলাদা করে উইকিলিক্স কি? আমি যেটা বলবো উইকিলিক্সের, সেটা হচ্ছে যে আমি একটা জিনিস প্রকাশ করতে চাই, আমার আমার নাম, আমার ঠিকানা যাতে ওই রাষ্ট্রীয় সংস্থা না পায়। ওকে, ফাইন, চলে এসেছি পয়েন্টে। এখন যেটা বললেন যে আমরা সোর্সকে প্রোটেকশন দিব, উইকিলিক্স হচ্ছে বেসিক্যালি সোর্স প্রোটেকশন অর্গানাইজেশন। সে এমন একটা নিউজ মিডিয়াম যে নাকি তার সোর্সকে ফুললি প্রোটেক্ট করতে পারে, যিনি তথ্য প্রকাশ করছেন। সংবাদপত্র বা মিডিয়া কী করে, নিউজ মিডিয়াম কী করে, তারা তথ্য নিউজ সংগ্রহ করে নির্দিষ্ট বিভিন্ন রকমের সোর্সের কাছ থেকেই তো, কিন্তু কারা তথ্য দিয়েছেন এটা যদি উপযুক্ত অথরিটি জানতে পারে তাহলে সোর্সদের অসুবিধা হয়, হতে পারে। এতদিন কী ছিল, এটা একটা নর্ম ছিল, এটা একটা রীতি ছিল সংবাদপত্র বা সংবাদ প্রতিষ্ঠানগুলোর কাছে, যে দরকার হলে সাংবাদিক নিজে জেলে যাবেন কিন্তু তবু উনি বলবেন না, আদালত চাইলেও উনি বলবেন না যে তার নিউজের সোর্সকে, উনি বলবেন যে আমি যে নিউজ দিয়েছি সেই নিউজ ঠিক না ঠিক না তুমি সেটাই বিচার করো, এর সোর্সকে আমি সেটা বলবো না, কারণ সোর্সকে বিপদে ফেলা মানে জার্নালিজম আর করা চলে না। এটা যদি একটা রীতি ছিল, মোরালিটি ছিল, এবং এই মোরালিটির কারণে জেল খেটেছেন, নানান ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছে, এরকম ঘটনা প্রচুর পৃথিবীতে আছে। কিন্তু এখনকার দিনে এসে দেখছি আমরা যে এই সমস্ত মোরালিটি টোরালিটির ধার রাষ্ট্রবাদ ধারে না, রাষ্ট্র কতগুলো আইন নিজেরা চোখের পলকে বানায় প্রয়োজনে, কিংবা 100 বছর 200 বছর আগে আইন খুঁজে বের করে করে নিয়ে এসে আপনাকে বাধ্য করে যে সোর্সকে এটা বলতেই হবে, না বললে ওই যে একেবারে বিরাট ধরনের ঝুঁকির মধ্যে পড়তে হবে। এখন বিরাট ধরনের ঝুঁকি নেওয়ার মতো মোরাল স্ট্যান্ডার্ড সমস্ত জার্নালিস্টের যে থাকে তা না, এটা শুধু মোরাল স্ট্যান্ডার্ডের বিষয়ও না, আপনার প্রত্যেকটা জার্নালিস্ট তার নিজের পরিবার আছে, বাচ্চা কাচ্চা আছে, মা বাবা আছে, নানান ধরনের মানুষের সঙ্গে তারা যুক্ত, তাদের রুটি রুজি জীবিকার বিষয় আছে। একটা মানুষ বিরাট ঝুঁকি নেওয়া মানে আরও অনেক মানুষকে বিপদে ফেলে দেওয়া, হতে পারে নানান কারণে মানুষ সেটা না পারতে পারে। প্রযুক্তিগতভাবে এমন একটা মেকানিজম তৈরি করা যে মেকানিজম আপনার, আপনি চাইলেও আপনি সোর্সের নাম বলতে পারবেন না। উইকিলিক্সে ড্রপ বক্সে আমি যদি এখান থেকে ইনফরমেশান ড্রপ করি, এটা উইকিলিক্সের পক্ষে জানার উপায় নাই, যে কে এই ইনফরমেশান ড্রপ করেছে। ফলে উইকিলিক্সকে মেরে ধরে গুলি করে লাভ নেই। এটা হচ্ছে আপনার উইকিলিক্সের টেকনোলজির বিউটি। এই টেকনোলজিটা এখন আপনার মানে বেসিক্যালি এই টেকনোলজিটা, এই ধারণাটা এখন আপনার অনেক ছড়িয়ে পড়ছে। উইকিলিক্সের মতো আরও অনেক আপনার লিকিং অর্গানাইজেশন বিভিন্ন দেশে তৈরি হয়েছে, নেতে আপনারা সার্চ দেখলে পাবেন, ইন্দোনেশিয়াতে, রাশিয়াতে, ইন্ডিয়াতে নানান ধরনের আপনার বিভিন্ন লিক এরকম নাম দিয়ে এই ধরনের এই টেকনোলজির প্রতিষ্ঠান দাঁড়াচ্ছে। এর বাইরে আমাদের মেইন স্ট্রিম ধরেন নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, গার্ডিয়ান, দ্য ইন্টারসেপ্ট, এই ধরনের পত্রিকাগুলো এখন সিকিউর ড্রপ নামের একটা টেকনোলজি ইউজ করে। সিকিউর ড্রপ, ফ্রিডম অফ দ্য প্রেস ফাউন্ডেশন নামে একটা আমেরিকান অর্গানাইজেশন, তারা সিকিউর ড্রপকে প্রমোট করে। তারা ফ্রিডম অফ ফাউন্ডেশন, ফ্রিডম অফ প্রেসকে আপনার এনহ্যান্স করার জন্য এরকম একটা ফাউন্ডেশন তারা নিজেরা তৈরি করেছেন। সিআইজে আরেকটা প্রতিষ্ঠান, একটা অনুসন্ধানী সাংবাদিকদের প্রতিষ্ঠান, যারা পানামা পেপার্স এক্সপোজ করলো। পানামা পেপার্সের আগে পরে আরও অনেক কিছু তারা দারুণ দারুণ রিপোর্টিং তারা করেছেন। তো সিকিউর ড্রপ যেটা বলছিলাম, এটা ফ্রিডম অফ দ্য প্রেস ফাউন্ডেশন, তারা আপনি যদি চান, আপনার যদি নিউজ মিডিয়া থাকে, আপনি যদি বাংলাদেশে বসেও চান, তারা এসে আপনাকে হার্ডওয়্যার দিয়ে যাবে এবং হার্ডওয়্যার ইনস্টল করে দিয়ে যাবে, তার ট্রেনিং আপনাকে দিয়ে যাবে, আপনার আপনার আপনি তাকে তাকে শুধু যাওয়া আসার এবং ওই কদিন থাকার খরচটুকু দেবেন আর হার্ডওয়্যারের দামটুকু দেবেন। এই এটা হচ্ছে সিকিউর ড্রপ টেকনোলজি, যেটা এখন গার্ডিয়ান পত্রিকাতে মনে যে নাম যেগুলো বললাম, এরকম অনেক প্রায় 30টা মতো মেইন স্ট্রিম নিউজ অর্গানাইজেশান ওয়ার্ল্ড ওয়াইড, আপনারা সিকিউর ড্রপ বলে সার্চ দিবেন, ক্লাসরুমটা এর মধ্যে রেখে দিয়েন না, বিশেষ করে আইসিটি ক্লাস, তাই না? ক্লাস থেকে বের হয়েই একটু মানে মোবাইলে হোক অন্যভাবে হোক দেখেন। সিকিউর ড্রপ, ফ্রিডম অফ প্রেস ফাউন্ডেশান এদেরকে দেখেন, টুইটারে এদের অ্যাকাউন্ট আছে সেগুলো দেখেন। এরা উইকিলিক্সের এই টেকনোলজিতে বেসিক্যালি ব্যবহার করে। আপনি প্রথম আলোকে ধরেন, প্রথম আলো অফিসে যদি সিকিউর ড্রপ থাকতো, তাহলে আপনি মনে করেন আমাদের বিরাট কোনো সরকারি প্রতিষ্ঠানের সচিবালয়ের হোক, আদালতের হোক, সেনাবাহিনীর অস্ত্র ক্রয় বিষয়ক হোক, আমাদের এখানকার টেন্ডারবাজি বিষয়ক হোক, বিশ্ববিদ্যালয়ের কয়েক কোটি টাকার একটা বিল্ডিং বানানোর প্রজেক্ট হোক, যেটাই হোক, সেগুলো নিয়ে কেউ একজন তথ্য দিতে পারত, যেটা আপনার প্রথম আলোর পক্ষে জানা সম্ভব হতো না, এই ধরনের প্রযুক্তি। তো এটা হলো উইকিলিক্সের বেসিক একদম প্রাইমারি কন্ট্রিবিউশন, যে তারা এটা, এবং তারা এই কাজটা 10 বছর ধরে করছেন। 10 বছরে তারা 10 মিলিয়ন এক্সক্লুসিভ ডকুমেন্ট পাবলিশ করেছেন। এটা গোটা মেইন স্ট্রিম জার্নালিজম একসঙ্গে করলে পরে এর কানাকড়ি হয় না। না, তাই তো করছেন ওনারা, যে শুধু সরকারকে উন্মোচন করছেন তা না। যেমন ধরেন উইকিলিক্সের শুরুর দিককার একটা লিক হচ্ছে চার্চ নিয়েছিল, চার্চের ভেতরকার কতগুলো আপনার নিপীড়নমূলক আইন কানুন এবং তার পেছনকার বাণিজ্য, আর্থিক বাণিজ্য, এটা নিয়ে ওদের একটা বিরাট লিক ছিল। ওদের যেমন ধরেন সোনি আর্কাইভ, সোনি কর্পোরেশনের, ওটা তো সরকার না, সরকার, কর্পোরেশন, বড় বড় অথরিটিস, পাওয়ারফুল অথরিটিস, গভর্নমেন্ট মানে তো শুধু আপনার রাষ্ট্রীয় গভর্নমেন্ট না, গভর্নমেন্ট কথাটার মানে হলো যে ছোট একটা মানব গোষ্ঠী, ছোট গ্রুপ বডি যারা বাকিদেরকে গভর্ন করে, পরিচালনা করে। বিশ্ববিদ্যালয়ের ভিতরে গভর্নমেন্ট আছে, ডিপার্টমেন্টের ভিতরে গভর্নমেন্ট আছে, হ্যাঁ, ইদানিং ফ্যামিলিতেও অল্প স্বল্প গভর্নমেন্ট হচ্ছে। কাজেই উই ওপেন গভর্নমেন্টস, উইকিলিক্সের যে স্লোগান, এটা বৃহত্তর অর্থে দেখার সুযোগ আছে, সেটা হচ্ছেও। আপনাদের আসলে সবাই পড়েছেন কি বলেন তো? একটু রিডিং মেরে আমরা এখানে আলাপ টালাপগুলো করে ফেলতে পারলে পরীক্ষায় আর ঝামেলাটা কম হয়। আমাদের হয় কি ছেলেমেয়েরা সব ফেলে রাখেন, একেবারে ফাইনাল পরীক্ষা যখন আসে তখন গিয়ে একসঙ্গে 6-7টা নিয়ে একটা টানাটানি। আমি এই দুইটা টেক্সট ধরে পরীক্ষার জন্য কী কী প্রশ্ন করা যেতে পারে তার একটা তালিকা আশা করি আজকালকের মধ্যেই আমাদের গ্রুপে আপলোড করে দেবো, প্রশ্নের তালিকা, প্রশ্ন আউট করে দেবো। তো আপনারা একটু আর একটু পার্টিসিপেট করেন, কারোরই কোনো মুশকিল হলো না এই টেকনোলজি, এই এই টেক্সট দুটা নিয়ে আলাপ করতে? একটু মন দিয়ে পড়লে ঝামেলা হওয়ার কথাও না তেমন, তবু নো কোশ্চেন, কি যেমন জিনিস আমি লিখলাম এটা একেবারে প্রশ্নাতীত হয়ে গেল। যদি নাম ব্যবহার না করার ক্ষেত্রে একটা বিষয় আছে এখানে অ্যানোনিমিটি, হ্যাঁ অ্যানোনিমিটি, তো সেই ক্ষেত্রে কি কোনো দুর্বন্ধতা বা কোনো ঝামেলায় পড়ার আশঙ্কা থেকে যেন কোনো হবে, অর্থাৎ যে ব্যক্তিগুলো রাষ্ট্রের প্রশাসনের কাছে হুমকি স্বরূপ হয়ে যাচ্ছে সেই ব্যক্তিগুলোই কি শুধু বা যে ব্যক্তিগুলো ভিন্ন মত প্রকাশ করছে সেই ব্যক্তিগুলোর জন্য কি এই এই নাম বিভিন্নতা বা এনিমিটির দরকার আছে বা নাকি শুধু তাদের জন্য? দেখেন আমরা আবার খুচরা ক্রাইমের দিকে যাচ্ছি, খুচরা ক্রিমিনালদের দিকে মনে হয় একটু মন দিচ্ছি। দেখেন আমি সেদিন বলছিলাম যে আমরা পরীক্ষার খাতা কারা কারা দেখব এটা আইনত একটা গোপন ব্যাপার, এটা আপনি জানেন না, তা এটা অ্যানোনিমাস না আপনার জন্য? এটা অ্যানোনিমাস না, এটা তো আমি তো আমার জন্য আমি অ্যানোনিমিটিকে আমার প্রোটেকশনের জন্য অথরিটি আমরা ব্যবহার করছি, তাই না? তা অ্যানোনিমিটি আপনি ব্যবহার করলে আমি সেটা তাহলে মানব না কেন? পরীক্ষার খাতায় আপনাকে আমি অ্যানোনিমাস দেখার চেষ্টা করছি না যে আপনি শুধু রোল নাম্বার লিখবেন, যেন এক্সামিনার আপনার রোল নাম্বার দেখা মাত্র বুঝে ফেলতে না পারে যে এটা আকন্দের খাতা, একে এক্ষুনি গলা কেটে দেওয়া উচিত, নম্বর একেবারে কমিয়ে দেওয়া উচিত, না হয় এক্ষুনি বিরাট করে নম্বর দিয়ে দেওয়া উচিত, এরকম যেন না ভাবতে পারে। তার জন্য এটাও তো এক ধরনের অ্যানোনিমিটি, আংশিক হলেও অ্যানোনিমিটির প্রয়োগ সারা পৃথিবীতে চিরকালই ছিল। এটা আপনি একজন গ্রোন আপ ইন্ডিভিজুয়াল, আমি যদি ধরেই নেই যে আপনি চান্স পেলেই ক্রাইম করবেন, এটাই যদি অ্যাজাম্পশন হয় লিগ্যাল অ্যাজাম্পশন আইনের দিক থেকে, তাহলে সবার আগে আমাদের যাবতীয় অথরিটিকে এই অ্যাজাম্পশনের আওতায় আনা উচিত, সর্বপ্রকার অথরিটিকে, যে এদেরকে যে ছেড়ে দিয়ে রেখেছি, এদেরকে যে গোপনে রেখে দিয়েছি, এরা তো তাহলে মারাত্মক ক্রাইম করেই চলেছে তাদের অ্যাজাম্পশন অনুসারে। একই রকমের জিন এর গড়ন আমাদের সমস্ত মানুষের আছে এবং একই রকমের হাড্ডি মাংস রক্ত চোখ কান নিয়ে সমস্ত মানুষ তৈরি হয়েছে, কিন্তু মানুষকে ছেড়ে দিলেই সে ক্রাইম করবে, আড়াল করতে দিলেই ক্রাইম করবে, এটা যদি অ্যাজাম্পশন হয় সে অ্যাজাম্পশন তাহলে অথরিটির জন্য খাটবে না কেন, তাই না? আপনি যেহেতু গ্রোন আপ ইন্ডিভিজুয়াল আমি আপনাকে আস্থায় নিতে চাই, আপনাকে আস্থায় নিতে চাই এই কারণে যে আপনাকে আস্থায় না নিলে আমি নিজেকেই আমাকেই আস্থায় নিতে পারবো না। আমি যদি আমার উপর আস্থা রাখতে না পারি মানুষের বাচ্চা হিসেবে বা একটা ছাগলের বাচ্চা হিসেবে, একটা ছাগলের বাচ্চা যদি নিজের উপরে নিজে আস্থা রাখতে না পারে হাঁটাচলা করা মুশকিল হয়ে যাবে, হাঁটাচলা করাই মুশকিল হয়ে যাবে, আপনি রাস্তায় হাঁটতে পারবেন না। আপনি যদি ট্রাস্ট না করেন যে আপনার যে কোনো গাড়ি আপনার উপর উঠে যাবে না, আপনি তো এই এই বিশ্বাসের উপরেই যান রাস্তায় চলেন, তাই না? আপনি যেটা গাড়ি চালান বা একটা বাসে চড়ে চলেন, আপনি যদি নিশ্চিত জানতেন যে অন্য গাড়ির কাজই হচ্ছে এই একটা মানুষ যাচ্ছে রাস্তা দিয়ে উঠে গায়ের উপরে, এটা হচ্ছে কাজ, যেটা আমাদের পত্রিকার ইদানিংটার কাভারেজ দেখে মনে হচ্ছে যে ট্রাক ড্রাইভাররা এমন ধরনের প্রাণী যারা ঘুম থেকে উঠে দাঁত টাত মেজে খাওয়া দাওয়া করে ট্রাকটা নিয়ে বের হন, আজকে কার উপরে তোলা যায়, তাই মনে হয় না কাভারেজ দেখে? এডওয়ার্ড সাইদ বলছিলেন একবার যে এই যে 17 জন না জানি 18-19 জন অল্প বয়সী ছেলে মেয়ে ছেলে যারা টুইন টাওয়ারের ভিতরে বিমানটা ঢুকিয়ে দিল, এরা মুসলমান সুতরাং এরা খারাপ, এরা আরব সুতরাং এরা খারাপ, এটা হচ্ছে আমেরিকান মিডিয়ার এবং অথরিটিদের অ্যাজাম্পশন, সেটাকে কটাক্ষ করে এডওয়ার্ড সাইদ বলছিলেন যে মুসলমানরা এরকম একটা প্রাণী আরবরা যে ওই যে ঘুমের থেকে ওটা দাঁত টাঁত মেজে একটা বিমান নিয়ে বের হয় যে এটা আরে এত উঁচা একটা বিল্ডিং এখানে ঢুকাই দেয়, এরকম যদি মনে হয় অ্যাজাম্পশন যদি এরকম হয় তাহলে আমরা হাঁটাচলা করতে পারবো না। অ্যানোনিমিটি নর্মাল অ্যাকচুয়ালি ন্যাচারাল। ভালো প্রশ্ন ছিল, অনেক ইন্টারেস্টিং জিনিস নিয়ে এখানে কিন্তু আলাপের প্রসঙ্গ তোলা হয়েছিল, আপনারা আমার সন্দেহ হচ্ছে পুলিশের মতো যে ভালো করে পড়েননি নাকি? এখানে বলছে যে মত প্রকাশের নিরাপত্তা নেই আমাদের দেশগুলো যুক্তরাষ্ট্র চীন ইরাক ইরান ইসরায়েল বাংলাদেশ, মত প্রকাশের নিরাপত্তা নেই বা অনেক দেশ যেখানে বাক স্বাধীনতা নেই, এইটা যদি ক্লিয়ার করি কি কি অপরিষ্কারটা কি হলো বলেন, আনক্লিয়ার কি হলো? আসলে আমাদের দেশে বাক স্বাধীনতা বাকস্বাধীনতা নেই মানে আসলে আমি বলতে চাই বাকস্বাধীনতার লিগাল প্রোটেকশন নেই, কথা বলার স্বাধীনতা তো আপনার আছে, যতক্ষণ না আপনাকে বেঁধে বেঁধে একটা ছোট্ট ঘরের মধ্যে একেবারে আটকে না ফেলছে ততক্ষণ তো আপনি কথা বলতে পারেন, কিন্তু কথা বলার বিপদ আছে, লিগাল প্রোটেকশন নেই, আইন আপনাকে সাহায্য করবে না। বাংলাদেশে মত প্রকাশের এবং চিন্তার স্বাধীনতা আছে, কনস্টিটিউশনে লেখা আছে, একটু কনস্টিটিউশন নেড়ে দেখবেন প্লিজ, বিডি লজ, বিডি বাংলাদেশ লজ .org মনে হয় একটা সাইট আছে বাংলাদেশ সরকারের, ওখানে বাংলাদেশ সরকারের বাংলাদেশের প্রায় যাবতীয় রাষ্ট্রীয় আইনের অরিজিনাল বিবরণ আছে, বিডি লজ বাংলাদেশের আইন, সম্ভবত ওআরজি, বিডি লজ দিয়ে সার্চ দিলে এই বাকিটা পেয়ে যাবেন, ওখানে ওখানে কিছুই না, শুধু একের পর এক আইনের, মানে আইনের ডিব্বা, প্রায় যে কোনো আপনি আইনই ওখানে পেতে পারেন। তো ওখানে দেখবেন যে আমাদের কনস্টিটিউশনও আছে, ওখানে দেখবেন আমাদের মনে হয় 38 নম্বর অনুচ্ছেদে এরকম বলা আছে যে বাংলাদেশের নাগরিকদের চিন্তার এবং মত প্রকাশের অধিকার আছে নিশ্চয়। হ্যাঁ 39, আচ্ছা, তো কিন্তু কতগুলো 6-7টা জিনিস সাপেক্ষে আপনি সমাজে বিদ্বেষ ছড়াতে পারবেন না, ফর এক্সাম্পল আপনার বাকস্বাধীনতা আছে কি যাতে বিদ্বেষ ছড়াতে পারবেন না, এখন আপনার কথা সমাজে মারাত্মক বিদ্বেষ তৈরি করেছে, এমন বিদ্বেষ তৈরি করেছে যে সমাজের মধ্যে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাচ্ছে বা হয়ে যেতে পারে যখন তখন, এটা কে ঠিক করবে, এটা এটা বোঝা গেল কেমন করবে এটা এটা, সুতরাং আপনি কথা বলবেন না এই বিষয়ে, চুপ থাকেন, এই সিদ্ধান্তটা কে নেবে, ওটা একজন অফিসার নেবে। এই হচ্ছে আমাদের, আপনি বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলতে পারেন এমন কোনো কথা বলতে পারবেন না, কারণ কী নিয়ে কথা বললে বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এটা বলা কঠিন। আমেরিকান আর্মি আমাদের এখানে এসে আমাদের আর্মিকে ট্রেনিং দেয়, ইন্ডিয়ান আর্মি আমাদের এখানে এসে থাকে, বাস করে, একসাথে মহড়া করে, ভেতরকার খবরাখবর জানে, আমাদের সিআইডিকে FBI এসে ট্রেনিং দিয়ে গেছে দীর্ঘকাল ধরে বিডিআর বিদ্রোহের পরে। কী দিয়ে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এটা আপনি নির্ধারণ করতে পারবেন না, এটা অল্প কয়েকজন অথরিটি মানুষ তারা নির্ধারণ করবেন, তার মানে আপনি চুপ থাকবেন, আপনি বেকায়দা কথা বলবেন না, অথরিটি পছন্দ করে না এমন কথা বলবেন না, এটা হচ্ছে মন্দা কথা, এটা তো কনস্টিটিউশনে লেখা নেই, কিন্তু এটাই ইন বিটুইন দ্য লাইন্স, বাক্যগুলোর মাঝখানে মাঝখানে ফাঁকা জায়গা দিয়ে অদৃশ্যকারী দিয়ে এরকমই লেখা আছে। তা বা মত প্রকাশের স্বাধীনতা বলতে নাই বলতে এটাই আমাদের, এটা যদি লিগাল প্রোটেকশন থাকতো এবং যদি সোশ্যাল প্রোটেকশনও থাকতো, দেখেন এত কিছুর পরেও জুলিয়ান অ্যাসাঞ্জকে একটা গুলি করে দেওয়া যায়নি, এটা শুধু আইনের প্রোটেকশনের কারণে না, এটা ওয়েস্টার্ন সোসাইটির ইন্ডিভিজুয়ালের প্রতি অনেক আস্থা আছে, ওরা নিজেদের উপরে অনেক আস্থা রাখে, নিজেদের বাচ্চাদের উপরে অনেক আস্থা রাখে, যে কারণে আপনার রাষ্ট্র যা ইচ্ছা তাই করে ফেলতে পারে না। আমরা যেটাকে রেনেসা বলি, রেনেসা নাম শুনেছেন না, পশ্চিমের মধ্যযুগ, মারাত্মক অথরিটিস, আপনি বাম পা আগে দেবেন না ডান পা আগে দেবেন ঘুমের থেকে উঠে সেটাও ঠিক করে দেবে চার্চ কিংবা রাজা, ওই যুগ পার হয়ে কথা উঠলো অনেক বড় সড়ক করে পুরনো কথা যে না মানুষ আসলে জন্মসূত্রে স্বাধীন, চার্চ আর রাজা সব কিছু নির্ধারণ করে দেবে আমাদেরকে, এটা হবে না, এই হচ্ছে মূল কথা, ব্যক্তির চিন্তার কাজের ফ্রিডম। তা এই আলাপগুলোর মধ্যে একটা আলাপ খুব ছিল আপনার ক্লাসিক্যাল রেনেসাঁর আলাপে, যেটাকে আমরা লিবারালিজম এখন বলি, আপনারা দেখবেন আমরা বলি নিও লিবারালিজম, এই কথাটা বলি আমরা, বলি না শুনেছেন না, নয়া উদারনীতিবাদ, নয়াটা কি, পুরনো উদারনীতিবাদটা তাহলে কি, পুরনো উদারনীতিবাদটা হচ্ছে আদি আসলে উদারনীতিবাদ, যেখানে বলা হচ্ছিল যে রাষ্ট্র, যেমন ধরেন জার্মানির একজন ফিলোসফার শিক্ষাবিদ জার্মান শিক্ষামন্ত্রীও ছিলেন হামবোল্ট, ভিলহেলম হামবোল্ট, উনি বলছিলেন এরকম আর অনেকেই ওই যুগে লিখেছেন, এটা একটা সাধারণ সমাজের একটা সাধারণ চেতনা ছিল যে রাষ্ট্র আমার লাগবে, ওনার বইটার নাম হচ্ছে লিমিটস অফ স্টেট অ্যাকশন, রাষ্ট্রকর্মের সীমা, রাষ্ট্র কতদূর করতে পারবে কতদূর করতে পারবে না তার একটা সীমা থাকতে হবে, এবং সীমাটা যত ছোট হয় তত সমাজের জন্য মঙ্গল। রাষ্ট্রের কর্মক্ষমতার সীমা যত বড় হয় ব্যক্তির এবং সমাজের স্বাধীনতার সীমা তত কমে যায়, আর ব্যক্তির এবং সমাজের স্বাধীনতার সীমা যত বড় হয় রাষ্ট্রের এবং অন্য অথরিটিসের কর্মক্ষমতার সীমা তত কমে আসে। কাজে রাষ্ট্রকে সম্ভাব্য যত কম কাজ দেওয়া যায় ততই ভালো, কেননা রাষ্ট্র এক জায়গাতে অনেক ক্ষমতা, এটা একটা রাক্ষসের মতো প্রতিষ্ঠান, বড় দানবের মতো প্রতিষ্ঠান, এটা হিউজ অর্গানাইজেশন। এটাকে যদি আপনি এটা যদি একটু এদিক সেদিক নড়াচড়া করে তাহলেও প্রচুর মানুষ চাপটা হয়ে যেতে পারে, জোরে একটা যদি ফু দেয় তাহলে একটা বিরাট ঘূর্ণিঝড় হয়ে যেতে পারে। কাজে এই জিনিসকে যত ধরে বেঁধে রাখা যায় তত জরুরি। এটা হচ্ছে ক্লাসিক্যাল রেনেসাঁস এবং ক্লাসিক্যাল লিবারালিজমের মূল একটা স্পিরিট। এই স্পিরিটের মধ্যে দিয়ে ওয়েস্টার্ন সোসাইটি 500 বছর আত্মমর্যাদার এবং স্বাধীনতার লড়াই করে প্রচুর মানুষ জীবন দিয়ে রক্তক্ষয় করে অনেক রকমের নিপীড়ন করে, আপনি গ্যালিলিওর কাহিনী জানেন, কত রকম কাহিনী আমরা ওয়েস্টে জানি, আমাদের এখানে এরকম ইন্ডিভিজুয়ালের দেখা আমরা কমই পেয়েছি, যে কারণে আমরা শুধু লিগ্যাল প্রোটেকশন দিয়েই আমাদের ই হয় না, কারণ আইনের 10 রকম ব্যাখ্যা কোর্ট এ দাঁড় করানো যায়, আমাদের একটা সোশ্যাল প্রোটেকশনও লাগে, মোরালিটি ভ্যালুজ, যে না ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমন জায়গা হওয়া দরকার যেখানে আমরা খোলা মনে যত রকমের প্রশ্ন আমাদের মনের ভিতরে আছে সেগুলো খতিয়ে দেখতে পারবো, অনুসন্ধান করে দেখতে পারবো। এখন তো এমনও হচ্ছে যে রাষ্ট্র নির্ধারণ করে দিচ্ছে যে এই নামে একটা কোর্স সব ডিপার্টমেন্টে পড়াতে হবে, সেটা যে খারাপ কোর্স পড়ার ব্যাপারে ক্ষতি হয়ে যাবে আমি তা বলছি না, মোটেই তা না, কিন্তু পদ্ধতিটা বিপজ্জনক। পদ্ধতিটা হচ্ছে যে পার্লামেন্ট ঠিক করে দিবে, বা একটা পার্লামেন্টের অধীনে কোনো একটা মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ ইউজিসি তারা ঠিক করে দিবে যে এটা বেঙ্গল স্টাডিজ নামে একটা কোর্স এটা প্রত্যেক ডিপার্টমেন্টে অবশ্যই পড়াতে হবে। এটা ওটা কোনো খারাপ না, বেঙ্গল স্টাডিজ আমরা এমনিতেই পড়তাম, বেশিরভাগ ডিপার্টমেন্ট কোনো না কোনোভাবে এগুলো পড়তোই। পদ্ধতিটা এ হচ্ছে আমাদের দুই রকমের মানে প্রোটেকশনের প্রশ্ন, লিগ্যাল এবং মোরাল বা সোশ্যাল। আমরা তাহলে থেমে যাই, সাইমনের কথা শুনে, সাইমন চলে গেছে না, সাইমনের কথা শুনে আমি তখন স্নোডেনের নাম বলেছিলাম, ওর প্রশ্ন শুনে যে গোয়েন্দাদের বা অথরিটিসদের নিজেদের মুশকিল হয় কি না, তখন আমি স্নোডেনের নাম বললাম। স্নোডেন নামে যে মুভিটা ওখানে দেখবেন, আমরা চলে নেক্সট ক্লাসে এই মুভিটাই দেখি, বক্তৃতা প্রচুর হলো। হ্যাঁ, নেক্সট ক্লাসে, নেক্সট সোমবারে না আমরা এখানে মেশিন ঠিক আছে তো না, আমরা এখানে ই করব, স্নোডেন মুভিটা একটু দেখে নিই। স্নোডেন, স্নোডেন নামেই রিসেন্ট একটা মুভি, অস্কার উইনিং একজন পরিচালক, এটা এই তো কত বছরই মনে হয় রিলিজ হয়েছে, এই আমেরিকান ইলেকশনের মাঝখানে রিলিজ হলো। যদি 123-এ সিনেমাটা দেখা যেত তাহলে ভালো হতো, মানে সাউন্ড সিস্টেম ছিল। ও, আপনাদের আপনাদের ক্লাসরুম কি বরাদ্দ আছে এই ক্লাসের জন্য, এই রুমটা? তাহলে ওই সময় তাহলে তো আমাদের একটা সময় লাগবে, যে সময়টাতে কেন এখানে আমরা শুনতে পাবো না, শুনতে পাবোই না। শুনেন, ওটা তো ঝামেলা হবে, ওই সময় অন্যদের ক্লাস থাকবে না কি থাকবে তার তো ঠিক নাই, আপনারা আমরা নিজেরাই একটু স্পিকার জোগাড় করে ফেলতে পারবো না, আপনাদের কারো ব্যক্তিগত একটু বড় স্পিকার নাই নিজেদের নিজেদের ব্যবহারের জন্য, গান টান শোনার জন্য কেউ ব্যবহার করেন কি? কাদের আছে দেখেন তো রুটিনে, ফোর্থ ইয়ার, কোন কোর্স, কোন স্যারের, কোন ম্যাডামের? আচ্ছা, প্রদীপ স্যারকে আমরা রিকোয়েস্ট করতে পারবো। আচ্ছা, হ্যাঁ, তাহলে সামনে পারবেন না, না না, আমার কোনো পৃথিবীর কাউকে রিকোয়েস্ট করতে কোনো সমস্যা নাই, কিন্তু ভাবতে হয় কি যে মানে ধরেন একটু বয়সে যারা একটু বড়, আগের পুরনো আর কি, বড় কথাটা ভুল করেই বললাম, বয়সে পুরনোরা বয়সে নতুনদেরকে যদি অনুরোধ করে, এটাতে অনেক সময় নতুনরা আহত বোধ করতে পারে, যেটা আমার উপরে চাপ তৈরি করা হচ্ছে। এটা প্রদীপ স্যার সেটা করবেন মোটেই তা না, এটা নিজেরই দুই ঘন্টা মিলে তো ভেজাল দুজনকে সরিয়ে দেওয়া। হ্যাঁ পারবেন, এখন খুব ভালো হয়, একটা মোটের উপর স্পিকার হলে আমরা শুনতে পাবো। আর আপনারা তো মুভিটা এখানে দেখবেন, মানে শুধু এখানে দেখবেন তা না, পরে গিয়ে মোবাইলে বা নিজের নিজের মেশিনেও আরেকবার দুইবার তিনবার করে দেখবেন, এক দেখাতেই হয়ে যায় না। ওকে, তাহলে নেক্সট ক্লাসে স্নোডেন মুভিটা সম্পর্কে আপনারা একটু খোঁজ নেন, ইন্টারনেটের মুভিটা একটু খোঁজ নেন, মুভিটা সম্পর্কে জানেন, একটু প্রস্তুতি নিয়ে আসেন। বাই বাই।